বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবনম মনোহরম বাঞ্ছাকল্পতরুয়শ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্ত্ববত্ত্বয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাখ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্ন ভবিষ্যদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহম পুনতপাল ভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তাজ্য সুরেপসি তোরাজ্যলক্ষ্যম ধর্মীষ্টার্য বচসা জদগাধুরণ্যম মায়ামেঘ দৈত্যপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুর্জিত কিমপি গোপবধূ সুদর্শ পূর্ণানুরাগর সসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিব সতী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকেতনৈকবিতরো কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্ভিঃ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। ভজে ভজৈকমন্দনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজৈকমন্দনম সমস্ত পাপ খণ্ডনম, সভক্ত চিত্তনন্দনম সদৈব নন্দনম। শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, এই জগতের যত আকর্ষণ বিকর্ষণের যে প্রভাব চলছে তার থেকে আমাদের সবাইকে সর্বপ্রথমে রেহাই পেতে হবে। এই জগতে যে আকর্ষণ বিকর্ষণের একটা ট্যাগ অব ওয়্যার টানা পোড়েন সবসময় টানছে, যেমন দড়ি টানাটানি খেলা হতো শিক্ষক এবং ছাত্রদের মধ্যে, ঠিক সেই রকম এই জগতের মায়া জগতের যত আকর্ষণ বিকর্ষণের বিষয়গুলো বদ্ধজীবের হৃদয়েতে আছে সেই আকর্ষণ এবং বিকর্ষণের থেকে সর্বপ্রথমে আমাদেরকে রেহাই পেতে হবে। আকর্ষণের থেকে এবং বিকর্ষণের থেকে, আকর্ষণ বলতে যেগুলো আমাদের বদ্ধ অবস্থায় আমাদের হৃদয়েতে প্রলোভন জাগ্রত করে সেই বস্তুগুলোকে প্রাপ্তির জন্য, সেই সমস্ত আকর্ষণীয় বস্তু। বিকর্ষণ বলতে এই জগতের সমস্ত বদ্ধজীব একে অপরের সঙ্গে যে বৈরানুবন্ধনে যুক্ত রয়েছে, কাউকে ভালো লাগে না দেখলেই মুখটাকে ঘুরিয়ে নি, না এলে ভালো হয় চলে যা, ইত্যাদি এই সমস্ত, এগুলোকে বলে বিকর্ষণ রিপালশন, অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন, আকর্ষণ বিকর্ষণ। যতক্ষণ মানুষ এই আকর্ষণ বিকর্ষণের মধ্যে থেকে বেরিয়ে যেতে না পারছে ততক্ষণ অপ্রাকৃত জগতের ভগবান শ্রীকৃষ্ণ, বিশেষ করে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথাই গৌড়ীয় গগনে আমরা ভজনের সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে মনে করি, যেখানে গীতা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ভূমি রাপ অনলো খং মন বুদ্ধির বচ অহংকার ইতিয়ম মে প্রকৃতির অষ্টধা। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধেতে অর্জুন তার সখা তার সম্মুখে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই আট প্রকারের বিষয়গুলো যে তোমাদের বলা হলো সেই সমস্তগুলো হলো প্রকৃতির বিষয়, আমার এই প্রকৃতি আটটা ভাগে ভাগ হয়ে এই ধরনের কাজগুলো করছে, মানুষকে বোকা বানাচ্ছে, ট্রাইং টু মেক ফুল অফ ইউ অল দ্য টাইম, সমস্ত সময় তোমাকে বোকা বানাবার চেষ্টা করছে। বলা হচ্ছে ভূমির আপ অনলো খং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ংমে ইতিয়ংমে প্রকৃতির অষ্টধা। এগুলোকে হাতে হাতে গুনে দেখো কী কী বিষয়গুলো আটটা বলা হলো, তার বাইরে কেউ আছেন কি না সেটা প্রথম জাজমেন্ট, যদি কেউ মনে করেন আমি এই শরীর এই মনের দ্বারা কৃষ্ণ ভজন করে নেব, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে, তার মুখ বোকা জগতে আর পাওয়া যাবে। বদ্ধ জীব, বদ্ধ মনের দ্বারা, বদ্ধ বুদ্ধি, সময়ে সময়ে প্রয়োজন মতো এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা করা হয়েছিল। সূক্ষ্ম দেহ যতক্ষণ পর্যন্ত র্যাপচার না হবে, লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে যে কীর্তন আপনারা করে থাকেন, এই লিঙ্গদেহের ভঙ্গন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তুরী অবস্থায় যিনি আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার ভজন কখনোই সম্ভব হবে না। আমার বদ্ধ ধারণার কৃষ্ণ, আমার যে এত ইন্টেলেকচুয়াল বুদ্ধি, সেই বিবেচনার দ্বারা যে কৃষ্ণের কল্পনা আমি করে থাকি, কোনো বিরাট লেখক তার কাল্পনিক চরিত্র ফিকটিটাস স্টোরি দাঁড় করিয়েছেন কৃষ্ণের ক্যারেক্টার, আবার কোনো কোনো পাশবিক চরিত্র মানুষ অনেক বেশি জেনে গেছি বলে কৃষ্ণের চরিত্রকেও দোষারোপ করতে চায়। আমাদের ভোগ্য ধারণার যে কৃষ্ণ, আমাদের কাল্পনিক যে কৃষ্ণ, আমাদের কোনো লেখকের ভাবনা পথে উদিত যে কৃষ্ণ, এই সমস্ত কৃষ্ণের ভজনের কথা আজ আমরা বলতে বসি নাই। আজকে আমরা এই সব কৃষ্ণের কথা আলোচনা করতে বসি নাই, এত সময় আমাদের নাই, যাদের সময় আছে করুন। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই বাস্তব সত্য রয়েছে, ইনফিনিটি ব্রহ্মাণ্ড জুড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব বিরাজমান রয়েছে, যেটাকে শাস্ত্রেতে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলে বলা হয়েছে, যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে আপনারা অনেকেই আলোচনা করে থাকেন। বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যোগীগণের হৃদয় পথে প্রাদেশ পরিমাণ যে ভগবানের আবির্ভাব, কিংবা জ্ঞানীগণের নেতি নেতি ন ইতি, এটা তৎ এটা অতৎ, প্রত্যেকটা প্রসঙ্গকে অ্যানালিটিক্যালি আলোচনা না করলে বদ্ধজীব ধারণা করতে পারবে না। সমস্ত সময় একটা কনফিউশনের মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্পূর্ণরূপে বিশ্বাস হৃদয়তে আসীন হতে চায় না, আর আমার শেষ দিন শেষ ক্ষণ পর্যন্ত যদি ভজন করতে করতে যদি কোনো রকম সংশয়, এখনও সমাধান হয়নি আমার এই শরীর ছাড়বার সময়, যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের পরিকর বৈশিষ্ট্য, টোটাল প্যারাফার্নালিয়া, যে কোনো তত্ত্ব, যে কোনো একটা বিষয় সম্বন্ধে যদি আমার সংশয় সন্দেহ থেকে থাকে, তখনও আমার সমাধান হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাকে দেহ ছেড়ে আবার জন্মগ্রহণ করতে হবে। সংশয় আত্মা অবিনাশপাতি, যাদের একেবারে সংশয় কোনো মতেই বিশ্বাস নেই, তারা তো বিনশপতি, নশ্বতী না বিশেষ রূপে। আর দেহ ছাড়ার সময় গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম বিগ্রহ মহাপ্রসাদ যে কোনো বিষয় কোনো রকম সন্দেহ থাকা চলে না। সিদ্ধ অবস্থা কাকে বলে? সহজিয়াগণ অনেক মনে মনে মনকলা খেতে থাকেন, আমি সিদ্ধ হয়ে গেছি। আবার মায়াবাদীগণের কথা বলতে গিয়ে আমি অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হরিদ্বার আদি বিভিন্ন আলোচনা করেছি, সেখানে মায়াবাদীগণ একগাল হেসে দেন, অহম ব্রহ্মস্মি বলে একগাল হেসে দিল, বত্রিশ পাটি দাঁতি দাঁত খুলে দিল। কিভাবে শাস্ত্রেতে এদেরকে বিচার করা হয়েছে বিভিন্ন সময়েতে এগুলো আমি উত্থাপন করে থাকি, সময়ের অল্পতার জন্য সব কথা আলোচনা করা যায় না। বড় অবাক কাণ্ড, তাদেরকে পশু বলা হয়েছে, কিম এতানো সোচাম বিষয়রস মাত্যান পশুন। আমি বলি নাই, আমার কাউর সঙ্গে শত্রুতাও নাই আর বন্ধুত্বও নাই। বন্ধুত্ব নাই কেন? হ্যাঁ, বন্ধুত্ব যদি থেকে থাকে তো গুরু বৈষ্ণবের সঙ্গে, আর জগতের কাউর সঙ্গে আমার বন্ধুত্ব নেই। বাস্তবিক বিচার হলো এই, বদ্ধ অবস্থায় যে দর্শন মানুষের জীবনে থাকে সেই সমস্তগুলো বন্ধনের কারণ হয়, যার জন্য শ্রীল প্রভুপাদ প্রায়ই বলতেন যে বদ্ধজীব এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের যেন নিন্দা না করে। যদি এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের নিন্দা করতে চায় সেটা তার পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। শ্রীল প্রভুপাদ প্রায়ই বলতেন কোনো ব্যক্তি যদি কোনো সাধুর নামে কোনো অভিযোগ দায়ের করে কিছু নিন্দা করছে, অমুকে এইসব করেছে, প্রভুপাদ হেসে বলতেন আমার তখন মনে হয় যিনি নিন্দা করছেন তার ভজনটা এত এক্সেলেন্ট অবস্থায় উঠে গেছে যে সে নিন্দা করার সময়টুকু পেয়ে গেছে। যারা বাস্তবিক ভজন করেন তাদের নিন্দা করার কোনো সময়ই হয় না, তারা চোখটাকে তুলে দেখবেন জগৎটাকে এই সময়ও হয় না তাদের, তারা কি করে নিন্দা করার সময়টা পেলেন। হ্যাঁ, গুরু বৈষ্ণব শাসন করে থাকেন, শিষ্যকে সংশোধন করে থাকেন, তাকে সেইটা জড়জগতের যে এক বদ্ধজীব আর এক বদ্ধজীবের নিন্দন সেরকম হয় না। সেই জন্য প্রভুপাদ প্রায়ই বারণ করতেন যে একে অপরের না করে বাস্তবিক পক্ষে হরিকথা হরিকীর্তনেতে অ্যাবজর্বিংভাবে ডুবে না যাওয়া পর্যন্ত কেউ রেহাই পাবেন না। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই জন্য বারবার জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত জীবাত্মা গুরু বৈষ্ণবের আনুগত্যে বাস্তব আনুগত্যে সর্বক্ষণ হরিকথা হরিকীর্তন এর মধ্যে ডুবে থাকতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের বেশের নির্মলতা পিউরিটি রক্ষিত হবে না। তারা ত্যক্ত জীবনের যে আদর্শ সেটা রক্ষিত হতে পারে না। পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়ত ন গর্হেত বিশ্বমেকাত্মকম পশ্চন প্রকৃতি পুরুষেণ চ। সাংখ্য তত্ত্ববিদগণ এগুলো জানেন, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের বিস্তৃত আলোচনায় সেখানে তৃতীয় স্কন্ধেতে সাংখ্য যোগের কথা বর্ণনা করা হয়, কী করে কেউ কেউ চব্বিশ তত্ত্ব, কেউ কেউ আঠাশ তত্ত্ব ইত্যাদি বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। এইগুলো মিলিয়ে এই বিশ্ব সংসারের যে একটা প্রপঞ্চ, একটা যে জাদু চলছে, একটা সাম সর্ট অফ ম্যাজিক স্পেল মনে হচ্ছে জাদু চলছে চারিদিকে, কেউ রেহাই পাচ্ছে না, একটা জাদু কাজ করছে, সবাইকে যেন টেনে নিয়ে যাচ্ছে, এখান থেকে কেউ বেরোতে পারছে না আর বেরোতে চাইছেও না, বেরোতে চাইছে না। আর যারা চাইছেন তাদের যদি সিনসিয়ারিটি থাকে তাহলে তাদের যোগ্যতা গুরু বৈষ্ণব দান করেন, যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার। হরিভজনের অর্থাৎ কৃষ্ণ ভজনের প্রথম লক্ষণই হলো এই যে তার কোনোরকমভাবে বহির্জগতের কোনো কিছু দর্শন বা তাতে কিছু আনন্দ নিয়ে নেওয়ার কোনো প্রবণতা থাকবে না, সিদ্ধ মহাত্মার এটা লক্ষণ। প্রারম্ভিক সিদ্ধিটাকে বলা হয় হচ্ছে প্রকৃতি জয়, প্রকৃতি ক্রিয়া মানানি গুণ কর্মের অবসা অহংকার বিমরাত্যা কর্তা অহম ইতি মান্যতে। এই কনসেপশন থেকে পুরো রেহাই পাওয়া এটা প্রাইমারি সিদ্ধি। প্রকৃতি আর তোমাকে কোনো ডিস্টার্ব করছে না, বিরক্ত করছে না। যখন প্রকৃতি আর কোনো বিরক্ত করছে না আমাকে, সেই সময়তে আমার ভালো সুযোগ এসছে, হরিভজনের ভালো সুযোগ। কেমন? হরিনাম, হরিকথা, হরিকীর্তন, হরিসেবা, এগুলো এগুলো সবাই জেনেছেন, প্রায়ই আলোচনা করেন। বদ্ধজীব কখনো বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ ভজন করে নিতে পারে না। অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বায়াম আদৌ স্বয়মেব স্ফুরত অধঃ। অপ্রাকৃত ইন্দ্রিয় যখন হয়, প্রাকৃত জগতের রূপ রস গন্ধ স্পর্শ আস্বাদনের চিত্তবৃত্তি যখন নিরোধ হয়ে যায়, নিরোধ কথাটা যোগীর চিত্তবৃত্তির নিরোধের মতো নয়, ভক্তি জগতের যে চিত্ত নিরোধ এর মানে হল প্রাকৃতিক জগতের রূপ রস গন্ধকে টোটালি তার দরজা শাট ডাউন করে দিয়ে অপ্রাকৃতিক জগতের দিকে পরিচালিত হয়ে গেছে, এটাকে বলে চিত্ত নিরোধ। যোগীগণের চিত্ত নিরোধ মানে হল ওরা বলছেন আর আমার ইন্দ্রিয়ের দ্বারে কোনো কিছু বিষয় আস্বাদন হচ্ছে না। মহান ভাগবত বৈষ্ণবগণ বলছে তাতেই বা তোমার কী সুবিধে হলো, কী কী সুবিধা তুমি করে নিলে এর দ্বারা। তার দ্বারা যদি কৃষ্ণের পরাত্পর অখিলেশ্বর ভগবানের যদি আংশিক প্রতীতি হয় পরমাত্মারূপে, কিংবা তাও যদি না হয় যদি ব্রহ্মরূপে প্রতীতি হয়, অর্থাৎ ব্রহ্মজ্যোতিরূপে জ্যোতিতে গিয়ে মিলে যাব, এ ধরনের যে চিত্তবৃত্তি এগুলোকেও শাস্ত্রেতে নিন্দন করা হয়েছে। এটাকে ইংরেজিতে বলা হয় সুইসিডাল স্কোয়াড, আত্মহত্যা করা। নিজের বুকেতে আমি বোম বেঁধে, নিজের বুকেতে আমি বোম বাঁধব, বেঁধে ঝাঁপ দেবো, যে আমিও মরবো ওকেও মারবো, এটাকে বলে সুইসিডাল স্কোয়াড। এ ধরনের ব্যাপারে তো সুবিধা হবে না। এই আলোচনাগুলো কেন করলাম না, আমার আলোচনা করতে কৃষ্ণ সংক্রান্ত বিষয়ে রাধারানী কৃষ্ণ এইসব আলোচনা করতে আমি লজ্জায় আমার মুখ লুকাবার জায়গা পাই না। প্রথম কথা হলো আমার যোগ্যতা নাই, দ্বিতীয় কথা হলো এইসব আলোচনা যদি গুরুদেব কোনো মতে একটু করান তাহলে কোথায় করব। ভোগ্য ধারণার কৃষ্ণ, আমাদের বিচার বুদ্ধির কন্ট্রোলে যে কৃষ্ণ থাকে, যাকে ইচ্ছা মতো আমরা নাকচ করে দেবো, যেমন গুরুদেবকে করে দাবি, গুরুদেব যদি আমার এই সমস্ত বিষয়গুলি আমার মেনে নেন তাহলে তিনি গুরুদেব, নালে নাকচ করে দিলাম, গুরুদেব এটা করতে পারেন না, নাকচ, গুরুদেবকে আসন থেকে ফেলে দিলাম। সে ধরনের গুরুদেবের আশ্রয় আমরা গ্রহণ করি নাই। অনন্তকালে সৌভাগ্যক্রমে বদ্ধজীবের জীবনেতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, আর তাদের চরণের সৌন্দর্য দর্শন করার পর লুব্ধক অর্থাৎ লোভ পেয়ে তার চরণেতে যাওয়ার যে প্রবণতা এটাও সহজ হয় না। আর কেউ যদি মনে করে নেন আমি সাধুসঙ্গ করে নেব, পয়সা আছে আমার, পয়সা আছে আমি সাধুসঙ্গ করে নেব, চিন্তা কিছু নেই, একগাথা সাধুকে নিমন্ত্রণ খাইয়ে দেবো বা বৃন্দাবনে কোনো জায়গায় চলে যাব ভাড়া করে, তাহলেও বদ্ধজীবের সে অধিকারও নাই। সেই জন্যই সেখানে তুলসীদাসজি একটা কথা বললেন, সেই কথাটা ভক্তি জগতের ভক্ত জগতের হার রূপে তারা রাখেন। এই সমস্ত এলাকা হয়তো এটা আলোচনা কম হতে পারে, আমি জানি না, বৃন্দাবন আদি বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে এ আলোচনার প্রবণতা আছে, বিশেষভাবে উত্তরাখণ্ড আদি। তুলসীদাসজি একটা কথা বলেছিলেন, বিনু সতসঙ্গ তরই না কই, রাম কৃপা বিনু সুলভ ন সই। এই কথাটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সেখানে আমাদের ওখানে বলে, বিনু সৎসঙ্গ তরই ন কই রাম কৃপা বিনু সুলভ ন সই, রাম কৃপা বিনু সুলভ ন সই। তুলসীদাসের ইষ্ট দেবতা যেহেতু রাম ছিলেন, তাই তিনি রাম বলেছেন। আমরা যদি বলরাম বলি, রাম বলরাম, বলরাম যদি বলি, হ্যাঁ এখানে তুলসীদেবী রামের কথাই বলেছেন, যাহা রাম তাহা নাহি কাম, রবি রজনী নাহি মিলে এক ঠাম। যেখানে কাম হৃদয়তে বিরাজমান থাকবে সেখানে রাম আসবেন না, সেখানে রাম হৃদয়তে আসতে পারেন না। সে দশরথী রামই ধরো আর বলরাম রাম ধরো, কেন বলরাম রাম সর্ববীজের সর্ব অবতারের বীজ হচ্ছে কোথা থেকে, বলরাম থেকে, যে মহাবিষ্ণু সর্ব অবতারের চৈতন্য চরিতামৃতে। কিন্তু একটা কথা নৈয়ায়িকরা আলোচনা করেন, এটা নিয়ে তর্কের কোনো কারণ নেই, যদি তুলসীদাসজি বলে থাকেন রামের কথা তাহলে আমি 100% হয়ে গেলাম এটা দশরথী রাম। কিন্তু অন্য কোনো সাধু যদি রাম বলে উচ্চারণ করেন সেখানে বিচার থাকে, যে আমাদের আমাদের মহামন্ত্রের মধ্যে যে রাম আছে, অনেক বড় বড় ব্যক্তি সারা পৃথিবী জুড়ে পড়েছে তারাও সমস্ত এর এর ব্যাখ্যা প্রপার হয়নি। এটা আমি খুলে দেখিয়ে দেব যে কী করে ওনারা এটা বললেন ব্যাখ্যা। বাস্তবিকভাবে রাম বলার সঙ্গে সঙ্গে আমরা মহামন্ত্রের যদি রামের কথা যদি আমরা তুলি, মহামন্ত্রে যদি হরে রাম হরে, তাহলে সেটা রমনাথ রমণ করেন বলে তাহলে রাম অর্থাৎ কৃষ্ণকেই বলা হয়। আর যদি শুধু রাম কেউ বলে থাকেন তাহলে এর মধ্যে সেই যদি কৃষ্ণ ভক্ত করে থাকেন সে বলরামও হতে পারে, বলরাম হতে পারে। কিন্তু তুলসীদাসজি বলার সঙ্গে সঙ্গে নৈয়ায়িকরা বলবেন এটা একবারে স্যাঙ্গুইন, উনি দশরথী রামের কথা বলছেন। সঙ্গে যদি লক্ষ্মণ থাকেন তাহলে আর সেখানে আর জাজমেন্টের কোনো দরকার নেই, একবারে ডেফিনি চোখ বুঝে বলে দেবো এটা দশরথী রাম। কিন্তু শুধু রাম যদি কেউ উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে বলরাম হতে পারেন। এগুলো অনেক বিচার থাকে। আমরা যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো এই, যে সম্যক রূপে সাধুসঙ্গ না হওয়া পর্যন্ত কেউ হরিভজন করতে পারে না। আর হরিভজন করা কথাটা আমি উল্লেখ করলাম এই কারণে, হরি বলতে রাম নৃসিংহ বরাহ সব কিছুই উচ্চারণ হতে পারে, যদিও হরি অবতার একটা আছে, সে অবতারেতে তিনি গজেন্দ্রকে মোক্ষ দিয়েছিলেন, এর নাম হচ্ছে হরি, সাক্ষাৎ হরি। কিন্তু হরি এই শব্দটা আমরা বিষ্ণু যে কোনো মতো হরি বলি, হ মানে আমাদের ত্রিতাপ জ্বালা আদি হরণ করেন হরনাথ ইতি হরি, এই কারণে আমরা হরি বলে থাকি। হরি আমাদের যত কিছু জ্বালা যন্ত্রণা আছে সব কিছু থেকে রেহাই দেন। হরিভজন করছি অথচ যন্ত্রণার মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছি, এটা অ্যাবসার্ড, এটা হতে পারে কি? হরিভজনের মধ্যে আমি হরিভজনে রয়েছি অথচ জ্বালা যন্ত্রণা আমাদের ক্লিষ্ট হয়ে যাচ্ছি জ্বালা যন্ত্রণায়, এটা হয় না। হরিভজন মনেই আমি এই সকলের বাইরে চলে গেছি, এটার মধ্যে থাকাকালীন অবস্থায় হয় না। ওই জন্য রূপগোস্বামী পাদ ওই যে মুক্তকুলেই রূপাস্যমানম, যিনি মুক্তকুলের উপাস্য বস্তু তাকে বদ্ধ অবস্থায় কেউ ভজন করে নেবে এ দুঃসাহস কাউর হতে পারে না। মুক্তকুলের উপাস্য বস্তু, যে মুক্তকুলের উপাস্য বস্তু, এই শব্দটা বলতে গিয়ে রূপগোস্বামী পাদ কিন্তু সামান্য মুক্ত ব্যক্তি মুক্তকুল ওর কথা বলেননি, মুক্তকুল বলতে পরমাংশ মুক্তকুল। রূপগোস্বামী পাদের শব্দের যা কিছু আমরা অর্থ নেব, অবিদ্যদ্রুঢ়িবৃত্তি আর বিদ্যদ্রুঢ়িবৃত্তি দুটো অর্থ আমাদের সামনে আসে, কিন্তু রূপগোস্বামী পাদ যখন এই কথা বলছেন মুক্তকুলি তখন আমরা পরমাংশ মুক্তকুল, আর অন্য কোনো মুক্তকুল সামান্য মুক্তি হয়েছেন বিষয় থেকে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। বিষয় ছেড়ে শুদ্ধ হওয়া দরকার, হৃদয় যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করতে করতে প্রতি মুহূর্তে আমাদের বিবেকের সঙ্গে কথা বলতে হবে। প্রতি মুহূর্তে আমাদের বিবেকের সঙ্গে কথা বলতে হবে, বিবেককে প্রশ্ন করতে হবে। বিবেকের সঙ্গে চর্চা বন্ধ করে দিলেই তুমি ব্লাইন্ড হয়ে যাবে। বিবেকের সঙ্গে চর্চা চালাতে হবে। বিবেক অনেক নোংরা জিনিস চাইবেন ভিতরে, বিবেক যে সৎ বিবেক অসৎ বিবেক পরাস্ত করার চেষ্টা করবেন, যেটা অজামিলের জীবনে তো হয়েছিল। অজামিলের বিবেক ছিল, অজামিলের বিবেক ছিল না তা নয়, বিবেক যদি নাই থাকতো তিনি শালগ্রাম শিলাকে পুজো করতেন, রোজ শালগ্রাম অর্চনা করে তিনি জলস্পান করতেন না। তিনি পিতামাতা গুরুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, কান্যকুব্জ বংশীয় ব্রাহ্মণ ছিলেন, তার নিষ্ঠা ছিল শাস্ত্রে এসব কথা বলা সত্ত্বেও কেন তার এ ধর্মে এইরকমভাবে তার কেন ডিগ্রেডেশন, সে কেন বিবেকের কাছে হেরে গিয়ে কেন বিষয়কে স্বীকার করতে বাধ্য হয়েছিল, এ সম্বন্ধে আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে থাকি। এগুলো সব হরিকথার আমার হচ্ছে ইন্ট্রোডাকশন, হরিকথা প্রারম্ভিক এসব আলোচনা। যে কোনো মানুষের যেটাকে দিয়ে নৈতিক চরিত্র বলে, এথিক্যাল ক্যারেক্টার, এই নৈতিক চরিত্রটার যে এক্সটেনশন, তোমার নৈতিক চরিত্রটা কতদূর পর্যন্ত বড় হয়েছে, সেটা প্রথম ইন্টারগেশন। তোমার নৈতিক চরিত্র আছে না, যদি থাকতো তাহলে আমার কাছে বসতে পারতে না, আছে, কিন্তু এই নৈতিক চরিত্রের পরিধি কতদূর এটা প্রথমে জানা দরকার। অনেকেরই নৈতিক চরিত্র থাকে, জড়জগতের ব্যক্তিদের নৈতিক চরিত্র থাকে, স্কুলের মাস্টার আদি যারা ডেকেছিলেন কিছুদিন আগে, ওরা নৈতিক চরিত্র থাকে ধুয়ে, কবর যেমন ধুয়ে জল খায়, ওই নৈতিক চরিত্র ধুয়ে জল খাবে। আমরা বলি তুমি নৈতিক চরিত্র ধুয়ে কি করে জল খাবে, আর খেলেই বা কী হবে, বলো মহারাজ নৈতিক চরিত্র বড় কথা, দেশের পক্ষে বড় উপকারী। আমরা তোমরা কোনোদিনই নৈতিক চরিত্র, তোমরা যে নৈতিক চরিত্রের উপদেশ দিচ্ছ, তোমরা নিজেরাও নৈতিক চরিত্র বজায় রাখতে পারবে না। কেন পারবো না, কেন অহংকারী ব্যক্তি, আমরা সব শিক্ষিত, আমরা নৈতিক চরিত্র বজায় রাখতে পারবো না কেন, আমি কী করে পারবেন, বলে কেন পারবো না, আমরা অবলম্বন দেখান। একটা অবলম্বনকে কেন্দ্র করে নৈতিক চরিত্রটাকে স্ট্যাবিলিটি রাখা যায়, তাই তো। বিদ্যাসাগরও নৈতিক চরিত্র দিয়েছিলেন, কম দেখাননি, দেখিয়েছিলেন কি কম দেখিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈতিক চরিত্র কম দেখাননি, তাদের ওপরে জড়জগতের কেউই যেতে পেরেছে কি, যায়নি। কিন্তু বৈষ্ণব জগতের বিচার হচ্ছে আলাদা, সেখানে বলা হচ্ছে তোমার নৈতিক চরিত্রের আধার যদি কৃষ্ণ না হয়, জড়জগতের কোনো বিষয়কে যদি অবলম্বন করে অগ্রসর হও, তাহলে আজ না হলে কাল, কাল না হলে পরশু তোমার পতন হতে বাধ্য, পারবেন। যদি এই জন্মটা কেটে যাওয়া পরের জন্ম পড়ে যেতে পারবে, কোনো মতে ট্যাটুয়ে কিন্তু পারবে না। সেই জন্য নৈতিক চরিত্র ধুয়ে আমরা জল খাবো না, নৈতিক চরিত্র যদি কৃষ্ণকে সামনে রেখে নৈতিক চরিত্র বজায় থাকে, তাতে যদি আপনার এত বড় সাহস হয় যে আমার বিরুদ্ধে চরিত্রের বদনাম আপনি আনতে পারেন, আমার কোনো কোনো বিষয়ে আপনার অভিযোগ করার সুযোগ এলো, সেখানে বহুপাত বলছেন যে কৃষ্ণ সেবার আদর্শটা এত বড়, কৃষ্ণ সেবার আদর্শ এত বড়, এত ব্রাইট, এত উজ্জ্বল, সেখানে জাগতিক নৈতিক চরিত্র আদি তার যে পরিসীমা, এটাকে ভঙ্গ করে দিয়ে, চুরমার করে দিয়ে আমি যদি জাগতিক নৈতিক চরিত্রের যে একটা বন্ধন আছে সেটাকে ছিন্ন করে দিয়ে, ভেঙে চুড়ে দিয়ে কৃষ্ণ সেবার জন্য এক ঝাঁপ মেরে দিই, সেক্ষেত্রে যদি আপনার নৈতিক চরিত্রে বড় আস্থা থাকে, বলে শ্যামবাবা এসব কী করছে, তো নৈতিক চরিত্র তার বজায় থাকলো না, প্রভুপাদ বলছেন সেটাও আমাদের জীবনে বিশালভাবে বড় নিয়ম। যদি বড় জগতের জড়জগতের লোকেও আমাদের কোনো অভিযোগও আনে, এনার তো নৈতিক চরিত্র থাকলো না, বলে ঠিক আছে তোমার নৈতিক চরিত্র থাকো, আমি কৃষ্ণ সেবার জন্য তোমাদের নৈতিক চরিত্রের যে বন্ধন শৃঙ্খলা সেটাকে চুরমার করে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়ব, তাতে তোমার যা খুশি বলো। এটাকে বলে ভক্তির অবস্থা, ভালোবাসার অবস্থা। সংবৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা, তোমাদের সাধুতার দ্বারা তোমরা কৃতকৃতার্থতা প্রাপ্ত হয়েও গোপিকাগণকে বলছেন যে সমস্ত দেহ গেহ সমাজ সংসারের যে বন্ধনের শৃঙ্খলাকে চুরমার করে দিয়ে তারা কি করেছিলেন, কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই জন্য কৃষ্ণ তখন যে কথা বলেছেন সেগুলো সব রসিক ভক্তদের সঙ্গে আমরা আলোচনা করে দিই, এখানে বিস্তৃত আলোচনা করব না। বিরাট গভীর অর্থ, এই জন্য এখানে প্রথমেই ভোগ্য ধারণার কৃষ্ণ নয়, কোনো দার্শনিকের বিচারের কৃষ্ণ নয়, অনন্ত রসের যে আকর যে ভগবান শ্রীকৃষ্ণ, অপ্রাকৃত জগতের যে প্রবেশ অধিকার সেটাই হয় না। আর যদিও প্রবেশ অধিকার হয় তারা বৈকুণ্ঠ জগৎ পর্যন্ত যদি খুব জোর টেনে টুনে কেউ যায় তারপর কি গতি হবে, তারপরে যাওয়ার ক্ষমতা আছে কি না, সব কিছু নির্ভর করে যে কে কোন জীবাত্মা কোন জন্মে কোন সদ্গুরু সঙ্গ প্রাপ্ত হলো কিবা প্রাপ্ত হলো। সদ্গুরু গৌড়ীয় গগনের বিচারে যে সদ্গুরু, যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু যেটা বলছেন, সেটাতে সদ্গুরুর ভূমিকা হলো আমার গুরুদেবের পরিচয় কি, তিনি হবেন কি না রাধারানীর একদম নিজজন সখী মঞ্জরী। এই নিয়ে কদিন আগেও বৃন্দাবনে বিরাট ঝড় ঝঞ্ঝা চলছে, বিরাট এই সমস্ত ব্যাপার, প্রত্যেকে এমন নিজের স্ট্যান্ড পয়েন্ট, নিজের যে বদ্ধজীবের যে প্ল্যাটফর্ম সেখান থেকে বিচার করে নানারকম মন্তব্য করছে। কোনো এক আমাদের মহারাজ তিনি তার কবিতাতে তার শেষ সময় লেখাতে বা প্রবচনে বিভিন্ন সময় প্রকাশ করে গেছেন তিনি হচ্ছেন সক্ষরসের ভক্ত, এটা তার লেখনীতে সব জায়গায় প্রমাণিত। তিনি মুখেও বলেছেন এমনকি পরমপূজা শ্রীশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ কিংবা পরমপূজা শ্রীশিল শ্রীধর গোস্বামী মহারাজের মতো বড় বড় বৈষ্ণব তারা ভগবানের নিজজন, এরাও বলেছেন তার লক্ষণ আদি তার লেখা সব দেখে না ইনি সক্ষরসের ভক্ত। কিন্তু সেখানে দ্বন্দ্ব লেগে গেছে, তারা প্রমাণ করতে চেয়েছেন আমাদের গুরুদেব কোনো মতেই সক্ষরসের ভক্ত না, তারা হচ্ছেন তিনি হচ্ছেন মধুর রসের ভক্ত, কোনো মতে আমরা শুনবো, এই নিয়ে বিশাল লড়াই চলছে, বিশাল ব্যাপার অশান্তি। আমি অবাক হয়ে গেলাম, যারা বাস্তবিক হরিভজন করবেন তাদের এইসব লড়াইয়ের কোনো সম্ভাবনা থাকে না, ওরা আচার্যের ভূমিকায় আছেন, ওরা বলছেন আমরা সংস্কৃত নিয়ে দর্শন নিয়ে অনেক পড়াশোনা করেছি অতএব আমাদের কথা মানতে হবে, কিন্তু শাস্ত্র তো সেই কথা বলছেন না। শাস্ত্র বলছেন যিনি গুরুদেব যাকে আত্মসাৎ করেছেন তার বাহ্যদৃষ্টিতে যত বাহ্যদৃষ্টিতে যার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে তার হৃদয়তে আসে। এসব অনেক কথা আমি সময়ে সময়ে যদি ঠাকুর সুযোগ দেন প্রেমের ঠাকুর গোরা তাহলে এইসব আলোচনা করতে পারি। যেখানে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে লক্ষ্য করে যেসব কথা সহজিয়ারা বলতেন প্রভুপাদকে অপমান করার জন্য, সেই সব কথা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেন, ওরা চাইতেন অপমান করতে, কিন্তু প্রভুপাদ যেসব তো সিদ্ধান্তের কথা বলতেন সেই সব কথা এই চোদ্দ ভুবনের মধ্যে কোনো জায়গায় আমরা দেখিনি কোনো বই। আমরা ছিল রামানুজাচার্য মাধ্বাচার্য নিম্বার্ক স্বামী, হ্যাঁ এই সমস্ত কাউর বিচারেতে এত সূক্ষ্ম সিদ্ধান্ত আমরা দেখি নাই। তারা জগতের প্রচুর দান করেছেন, অনন্তকালের ইতিহাসে আমরা সেগুলো ভুলতে পারব না, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যে বিচার বৈশিষ্ট্য দেখিয়েছেন তার মধ্যে যে স্পেশালিটি আছে সেটা একমাত্র রাধারানীর কাছে, রাধারানী অনঙ্গ মঞ্জিরি এদের কাছে ছাড়া অন্য কাউর কাছে এই বিচারগুলো না আমরা পাই নাই। তাই জন্য বৃন্দাবনের বুকে রসিক ভক্ত সমাজে চিৎকার করে কুকুরের মতো আমি এইসব কথা আলোচনা করেছি, বুকটাকে টান করে, কোনো দিন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি, কারণ তারা দেখাতে পারবেন না, প্রমাণ নেই কিছু, প্রভুপাদের যে বিচার, সমস্ত বিচার আধারণীয় বিচার। এই বিচার কোনোদিন কোনো বইয়েতে কোনো কেউ দেখতে পাবে না, বুঝতে পারবে না, এত অ্যাকিউরেসি বিচারে। তো এইসব সিদ্ধান্তের জিমনাস্টিক ফিটস, প্রভুপাদ বলছেন অনেকে সিদ্ধান্তটাকে মনে করে জিমনাস্টিক, আমি বেশি করে আমার হাতের মার্সেলটাকে বড় করব বলে লোহাটাকে রোজ তুলব, আমার মাসেলটা বড় হয়ে যাবে, আপনাদের পক্ষে আকর্ষণীয় হয়ে যাবে, দেখো ওই পুরুষ মানুষটার মাসলটা কীরকম সুন্দর। প্রভুপাদ বলছেন এটা কোনো জিমনাস্টিক ফিটস নয়। অনেকে মনে করেন বেশি করে পড়ে নেব আর জেনে নেব, হবে না। একান্ত কৃপা সাপেক্ষ, সেই জন্য সেখানে এই সিদ্ধান্ত আমি আলোচনা করে এলাম। এটা নাকি অন্য একজন আচার্য এই কথা বলেছেন, কিন্তু সেই কথাটা পরিষ্কারভাবে বলেন। তার কাছে যখন বারবার গিয়ে বলছেন আচ্ছা আমাদের গুরুদেব কী রসের ভক্ত, আমাদের গুরুদেব কী রসের ভক্ত, মধুরসের ভক্ত কি না বলুন না আপনি, বারবার বিরক্ত হচ্ছেন, উনি দেখলেন আমার প্রচারের বিরক্ত, আমার প্রচারের ব্যাঘাত হবে যদি একটু আমি সাই দিয়ে দিই, হ্যাঁ মধুরসের ভক্ত তাহলে আমার প্রচারটা ভালো হবে, কেন আমার বাধা চলে আসবে। সেই জন্য উনি বলেছেন দেখুন সক্ষরসের ভক্ত হলো মধুরসের ধরে নেওয়া যায়, ওটাকে নিয়ে এবার লড়াই চলছে। উনি কী অর্থে এই কথাটা বলতে চেয়েছেন কেউ বুঝতে পারল না। ওরা বলছে ওই তো বলেছেন, উনি কি বলেছেন, উনি বলেছেন সক্ষরসের হলেও মধুরস ধরা যায়, আর তাহলে এটার মানে আপনারা কী কী বুঝে নিলেন অনেক পড়াশোনা করে, করে পড়াশোনা করে নিল ঘরে বসে, এগুলো তারা জেনে নিল। এর দ্বারা তাহলে কী বিচার এলেন, বলে এর দ্বারা বোঝা যাচ্ছে মধুরসের ভক্ত আমি, এইটি কি লক্ষণ, তো তাই হলো লক্ষণ, তো তাই হলো না। প্রথমে উনি বলেছেন ইনি সক্ষরসের ভক্ত হলেও মধুর রসে এনার প্রবেশ আছে, তাহলে সেটাতে কী মানে দাঁড়ায়, সেটা মানে দাঁড়ায় নেই যে সেখানে সুবল আদি যে সমস্ত ভগবানের সখাগণ আছেন তারা মাঝে মাঝে মধুর রসেতে উঁকি মারে, পরিপূর্ণভাবে তারা সখী মঞ্জুরী নয়, কিন্তু সুবল আদি মধুমঙ্গল এদের মধুর রসে অন্য সখাগণের কিন্তু এই অধিকার দেননি। তো এরকম ধরনের ধরা যেতে পারে, তাও হয়েছে কি না তাও বলা যায় না, কেন তিনি তো কোনো তার নিজের লেখায় সব বলেন নাই, এই নিয়ে ঝঞ্ঝাবাদ চলছে। শ্রীল সরস্বতী ঠাকুর বলতেন যারা বাস্তবিক হরিভজন করবেন তাদের এই সমস্ত ঝঞ্ঝাবাতের মধ্যে পড়বার কোনো সময় নেই, তারা তো সেবা সুখ রস, হ্যাঁ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবদ্যা, এটা প্রথমেই তাদের জীবনে সিদ্ধ হয়ে গেছে, তারা এইসব আলোচনার সুযোগ পাবে। সেবা সেবা করতে গিয়ে যে বাহ্য দৃষ্টিতে দুঃখ আদি এগুলো তারা মেনে না, এগুলো কিছুই না তাদের কাছে। যাই হোক, যে কথা বলতে গিয়ে এইসব কথাগুলো বলা হলো সেটা হলো এই, আজ আমরা আলোচনা করতে বসেছি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কোথায় হয়েছিল বলে আমরা তো পড়ে নিয়েছি বই, সেখানে জেনেছিলাম মথুরায় আবির্ভাব হয়েছিল, আমাদের গৌড়ীয় গুরুবর্গ বিশেষ করে শিলা প্রভুপাদ আদি বলছেন তোমার হৃদয়ে কি আজকে প্রভুপাদের, তোমার হৃদয়ে কি আজকে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে নাকি, হচ্ছে না কৃষ্ণের আবির্ভাব হচ্ছে আজকে, আজকে জন্মাষ্টমী যে তিথি পালন করছো তাতে আজকে আমাদের হৃদয়ে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, হচ্ছে না, তাহলে জন্মাষ্টমী তিথি পালন করতে হবে না, দরকার নেই, বাড়ি চলে যাও। জন্মাষ্টমী তিথি পালন করার মানেই হলো আমাদের হৃদয়েতে আজকে কৃষ্ণের আবির্ভাব হবে, হয়েছে, কিংবা আরও শুদ্ধভাবে বলতে পারে একটা শুদ্ধ ভক্তের হৃদয়ে সর্বক্ষণ কৃষ্ণের আবির্ভাব চলছে, কোনো সময় বন্ধ নেই, সবসময় আবির্ভাব, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় তো কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, হচ্ছে না, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় এখন যে আমি আলোচনা করছি ঠিক এই সময় কৃষ্ণের আবির্ভাব হয়ে গেল, এই সময় এই যেই সময় আমি আলোচনা করছি এখন এই মুহূর্তে কৃষ্ণের আবির্ভাব হলো, সব নাচানাচি করছে সবাই আনন্দ করছে, কিন্তু আমাদের এখানে এই ব্রহ্মাণ্ডেতে এখন আবির্ভাব মারা রাত্রির ১২টার সময় আবির্ভাব হবে, ঠিক আছে অপেক্ষা করো ততক্ষণ, কিন্তু রাত্রির ১২টা হলে আবির্ভাব হবে কি না সেটা হচ্ছে কথা, যদি না হয় তাহলে জন্মাষ্টমী পালন হবে না। সেই জন্যে আমাদের প্রত্যেক জীবের হৃদয়েতে অন্তঃকরণকে একেবারে বিশুদ্ধ অবস্থায় নিতে হবে, একেবারে বিশুদ্ধ অবস্থায়, যেখানে কর্ম জ্ঞান আদি কোনো কিছুর কোনো ছোঁয়া পর্যন্ত, ছোঁয়া তো দূরের কথা, কোনো গন্ধ পর্যন্ত থাকবে না, থাকলে পরে সেখানে কৃষ্ণের আবির্ভাব হবে না। কৃষ্ণের আবির্ভাব করাতে গেলে, কৃষ্ণের আবির্ভাব করানো যায় নাকি? হ্যাঁ যায় তো, এই তো অদ্বৈত গোসাই গৌরের আবির্ভাব করালেন, করালেন না? জল গঙ্গা তুলসী জল দিয়ে হুঙ্কার করে বলছেন, চিৎকার করে ব্রহ্মাণ্ড ভেদ করে যাচ্ছে। গৌরহরি বলছেন, নাড়া চিৎকারতে আমার ভেঙে গেল ঘুম, আমি আর শুতে পারলাম না, তাড়াতাড়ি করে চলে এলাম, খালি চিৎকার করছে নাড়া, হুঙ্কার করছে, শীঘ্রই এসো, কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, এই যে অবস্থাটা, এটা কীরকম একটা অবস্থা চিন্তা করা যায় না। প্রত্যেক জীবের হৃদয়কে সেরকম ধরনের শুদ্ধতা হৃদয়েতে আনতে হবে প্রত্যেক জীবকে। যে শুদ্ধতা আনবার পর আমরা কৃষ্ণ আবির্ভাবের জন্য তন্ময় হতে পারি। হ্যাঁ, এবার কৃষ্ণ যদি পারো দয়া করে এসো, তা নাহলে তো আসবে না। সে ধরনের অবস্থাটা আনা দরকার। প্রথম আমাদের প্রথম হরিভজনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু ক্লিন আওয়ার হার্ট, আমাদের হৃদয়কে পরিষ্কার করা, গুণ্ডিচা মার্জন করা। এত পরিষ্কার করব যে কৃষ্ণ এসে বসবেন, এই জন্যই গুণ্ডিচা মান্দল লীলা গৌরহরি করেছিলেন। আর সেখানে রূপগোস্বামী পাত্র পরিষ্কার বলেছিলেন, শুদ্ধ ভক্তির ডেফিনেশন যিনি তা দিয়েছেন, সেখানে যদি বিচার করা হয় আমি তো কোয়ালিফাইড হব কি না জানা, আমি তো হব না, আপনারা কেউ কোয়ালিফাইড হবে কিনা আমি জানি না, যে কন্ডিশন দিয়েছেন রূপগোস্বামী পাদ, সেখানে আমি পাস করবো কি না জানি না, আমার নিজেরও ভয় আছে, আপনাদের মধ্যে কে পাস করবেন কিনা কে জানে। সেখানে কেন জ্ঞান কর্ম আদির কোনো কিছুর কোনো রকম গন্ধ পর্যন্ত থাকা চলবে না, চলবে না। আর আমাদের গৌড়ীয়গণের ভজনের অনেকে দেখা গেছে আমাদের গুরুবর্গের মধ্যে, তারা সক্ষরসের ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন। তো এ নিয়ে লড়াইয়ের তো কোনো কারণ নেই, এ নিয়ে লড়াইয়ের কোনো কারণ। যদি বলা হয় মহারাজ আমাদের গুরুবর্গের মধ্যে যে মন্ত্র চালু আছে, কাম গায়ত্রী কাম বীজ এসা, ঠিক আছে, অনেকে প্রশ্ন করেন, এত সূক্ষ্ম প্রশ্ন, তুমি ভয় পেয়ে যাবে, পালিয়ে যাবে, এইসব প্রশ্নের উত্তর দিতে হবে, ভজন না করলে এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বলে আমাদের তো গৌড়ীয় গগনে যে ভজন আছে, এটা তো গৌরাঙ্গ মহাপ্রভু মঞ্জুরিভাবে উপাসনার কথা দেখিয়েছেন, তাতে কি করে আমাদের অনেক গুরুবর্গ সক্ষরসে সিদ্ধ হলেন? শ্রীল কৃষ্ণদাস বাবাজী মহারাজ সক্ষরসে সিদ্ধ হয়েছেন, নন্দগ্রামে ভজন করতেন, বিরাট মহাপুরুষ ছিলেন, যাকে বাইরের দৃষ্টিতে দেখে কেউ চিনতে পারত না, এত পর্যন্ত হাঁটু পর্যন্ত কাপড় আর খোল, একটা কম্বল, একটা কমণ্ডুলো, কমণ্ডুলোটা আবার ইয়ের সঙ্গে কম্বলের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখতেন, আর সর্বক্ষণ কীর্তন করতেন, যদি পাঁচ দশ ঘন্টা কীর্তন ক্লান্তি নেই, করেই যাচ্ছেন কীর্তন। তা এখন এর উত্তর কি হবে? এসব অনেক সূক্ষ্ম প্রশ্ন, বৃন্দাবনে এগুলো উত্তর দিতে হয়। যদি বা আমাদের সেই মন্ত্র থেকেই থাকে, যাকে বলা বলছো তুমি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গোপিকাগণের কাছে কাম বীজ কাম মন্ত্রে আরাধিত হচ্ছেন, হচ্ছেন কি না, কিন্তু ওই শ্রীকৃষ্ণ আবার সেখান থেকে এসে গৌচারণে তাদেরকে গোচারণ করেন, তিনি আবার সখাগণের সঙ্গে খেলেন, ওই কৃষ্ণটাই, এটার উত্তর হলো এই, আমি এটা আলোচনা করে থাকি, কার কানে ঢুকেছি কিনা জানি না, এটা হচ্ছে একটা হীরক খণ্ডকে আমি আলোতে রেখে দিয়েছি, এই হীরকখণ্ডটাকে ওই দিক থেকে যে দেখছে সে বলছে আমার দিকে নীল রঙের একটা বিরাট নীল রঙের আলো আসছে, যে এই দিক থেকে দেখবো যে নীল কোথায়, আমি তো হলদে দেখছি, বিরাট একটা হলদে রঙের আলো আসছে, আবার এই দিক থেকে যে বলছে যে কেন আমি তো গোলাপি দেখছি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যে যে যেরমভাবে কৃষ্ণকে দেখছে, যেটা আলোচনা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বিস্তৃত আলোচনা প্রসঙ্গে আমি করে থাকি, সেটা হচ্ছে কি রঙ্গমঞ্চতে ভগবান শ্রীকৃষ্ণ যখন পৌঁছেছিলেন তখন কোন কোন ভাবগুলোর কথা বলা হয়েছে, সব ভাব। রঙ্গমঞ্চে যখন লড়াই করবার জন্য কংস তাদেরকে ইনভাইট করে এনেছিল কৃষ্ণ বলরামকে, তারা যখন রঙ্গমঞ্চে উপনীত হয়েছিল তখন কে কীভাবে দেখেছিল বলে ওখানে সবার ভাব দেওয়া রয়েছে। গোপিকাগণের মধুর রসের যে গোপিকাগণের ভাব সেটাও দেওয়া রয়েছে, মাতৃবাৎসল্যে যারা দর্শন তাদের ভাবও দেওয়া রয়েছে, মাতা পিতা সখাগণের শান্তরসের ভক্তগণের সবার সমস্ত এক কৃষ্ণ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিফ্র্যাক্টেড হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। যদি এক্ষেত্রে ধরা যায় সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে সখাগণকে যোগমায়ার দ্বারা মোহিত করে সঙ্গে সঙ্গে চলে গেছেন সেই রাধাকুণ্ডে, লেখা রয়েছে তো জামকীর্তনে, সখাগণের সঙ্গে খেলা করতে সখাগণরা বুঝতে পারছে না কৃষ্ণ দূরে চলে গেছে, ওদেরকে যোগমায়ার দ্বারা এমন অভিভূত করে রেখেছেন, গরু চড়াচ্ছেন মনে করছেন কৃষ্ণ সামনে আছে, কেন এক মুহূর্ত তারা কৃষ্ণ বিরহ সহ্য করতে পারে না, পারে কি, কিন্তু যোগমায়ার দ্বারা এমন করে দিয়েছেন সখাগণের সাথে খেলাগুলোকে, মধুমঙ্গলকে আর একে নিয়ে সুবলকে নিয়ে টুক করে চলে গেছেন কোথায় কুসুম সরোবর, সেখান থেকে চলে গেছেন রাধাকুণ্ড, সেখান থেকে আবার সেখান থেকে গেছেন সেই কোথায় ছটা ঋতুর বনেতে ঘুরেছেন, তারপর চলে গেছেন সে সূর্য পুজো করতে কোথায় সূর্যকুণ্ডে বিভিন্ন জায়গায় কৃষ্ণকে পাচ্ছে। তাহলে গোষ্ঠবিহারী হরি তার যে সখাগণের সঙ্গে সম্বন্ধ সেখানে আমরা মধুর রস দেখছি। আচ্ছা আমি যদি বলি একটা একশো টাকার মধ্যে দশ টাকা আছে তাহলে কে লড়াই করবে আমার সঙ্গে, একটা একশো টাকার নোট পড়ে রয়েছে, একশো টাকার নোটের মধ্যে তো দশ টাকা স্বাভাবিক আছে, পঞ্চাশ টাকাও আছে, আছে না, একটা একশো টাকার মধ্যে স্বাভাবিক দশ টাকাও থাকবে পঞ্চাশ টাকাও থাকবে, এ নিয়ে লড়াইয়ের কী আছে। যদি আমাদের কোনো কাউর কোনো সাধুর মধুর রসের থেকে ওই আগে ওই রসটা ভালো লাগে তাহলে তাতে যদি সিদ্ধ হয় তাতে কোনো আপত্তি কিছু নেই। আমরা বৃহৎ ভাগবতামৃত আলোচনা প্রসঙ্গে দেখব গোপকুমার কীভাবে একটা একটা জায়গায় যাচ্ছেন, সেখানে ভাল লাগছে না আর একটু উঁচু রস চাই, সেখান থেকে গিয়ে আবার পরবর্তীকালে যাচ্ছেন সেখানে, এভাবে দেখেছি আমরা, দেখেছি আলোচনা প্রসঙ্গে বড় গভীর আলোচনা এসব। বৈকুণ্ঠ জগতে ভাল লাগছে না, জগন্নাথ পুরীতে গেছেন সেখানেও থাকলেন খুব আনন্দ লাগলো কিছুদিন, জগন্নাথে খুব ভালো, দেখো এখানে প্রসাদের কোনো রকম কোনো লড়াই নেই, এখানে চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি একসঙ্গে বসে প্রসাদ পেতে পাবে, কোনো দোষ থাকবে না, বড়ো ভালো জায়গা। কিন্তু কিছুদিন থাকার পর আবার পাণ্ডাগণের ক্রিয়াকর্ম আর সব কিছু দেখে এখানে ভালো লাগে না, আরও একটু উঁচু জায়গায় যাবেন, এই করতে করতে করতে করতে বৈকুণ্ঠ জগৎ ছাড়িয়ে তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচল কৃষ্ণচরণ কল্পবিক্ষেপ করে আরোহণ। তা আমাদের কৃষ্ণচরণ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমাদের হচ্ছে নিশানা, সেটাকে লক্ষ্য করে আমরা এগোতে থাকব, এবং অন্তিমেতে যদি এই মন্ত্র দেওয়াও থাকে যদি কাউর আগের রসে সিদ্ধি হয় তো হতে পারে, এতে আপত্তি কিছু নেই, আদে চরম অবস্থায় সেটা আসলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থা অনুযায়ী নিরপেক্ষ হয়ে বিচার করলে যে যেই রসের ভক্ত তার কাছে ততস্থ হয়ে বিচার করলে সেটি তার কাছে সর্বোত্তম, এখানে ছোটো বড়োর কোনো প্রশ্ন নেই, যা করছে মূর্খ হয়ে করছে লড়াই করছে, যশোদমায়ের রসটা রাধারানীর রসের থেকে নিচুতে এটা যে বলে সে গণ্ডমূর্খ, ততস্থা হইলে বিচার ততস্থা হয়ে যদি বিচার করি তাহলে রসের তর্তম পাওয়া যাবে, কিন্তু বাস্তবিক পক্ষে যে যে রসের ভক্ত সেটি তার পক্ষে উত্তম সর্বোত্তম, এর মধ্যে কোনো রকম সমালোচনার কোনো অবকাশ থাকতে পারে না, আছে কি। আর গৌরীয়গণের ভজনের জন্য যে লক্ষ্য হচ্ছে অন্তিম লক্ষ্য সেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মত হিসাবে আমাদের গৌরীয় গুরুবর্গ জানিয়ে গেছেন, সেটা আমাদের আলোচনা হয়ে গেছে, সেটা কি অনেকেই অনেক সভাতে আলোচনা করে থাকেন, বিস্তৃত আলোচনা হয় কি না সেটা আপনারা জানেন, কখন কী সময় আলোচনা হয়। আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তধ্যাম বৃন্দাবনম রাম্যা কাচিদুপাসনা বজবদ্বর্গেণ জ্বা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমাপমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ অপরা। এই তো গৌড়ীয় স্কুল অফ ফিলোসফি এর অন্তিম কথা হলো এই গোপীভাব কথার কীর্তন, হৃদয়ে বলিল কে ভা ইত্যাদি। বৈষ্ণব কে এই এর মধ্যে প্রভুপাদ জানিয়েছেন গোপীভাব কথার কীর্তন, যতক্ষণ পর্যন্ত নিরন্তর সংকীর্তনের অধিকার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবানের বাস্তবিক পক্ষে কোনো লীলাই শোভনের অধিকার হবে না। বাল্যলীলাও নয়, বাল্যলীলা নয় বল না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বাগবায়ের গৌরী মঠে এক আমাদের গুরুবর্গ আলোচনা প্রভুপাদ তাকে আদেশ করেছিলেন, আলো তিনি তত্ত্ববিদ প্রভুপাদেরই আশ্রিত বিরাট মহারাজ জগৎজোড়া নাম পরবর্তীকালে, তিনি এবার নবম স্কন্দ শেষ করে দশম স্কন্দ শুরু করেছেন। প্রভুপাদ অন্য জায়গায় ছিলেন, প্রভুপাদের কাছে খবর চলে গেছে যে অমুক ব্রহ্মচারী প্রভুপাদ দশম স্কন্দ শুরু করেছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওখান থেকে বিরাট শাসন করে পারে কি এত বড় সাহস দশম স্কন্দ শুরু করেছে। সেই মহারাজ লজ্জায় কাঁচু কাঁচু হয়ে বলছেন আমি এই বাল্যলীলাটাই আলোচনা করতাম, তারপরে আমি যেতাম না। তিনি নির্বিঘ্ন জগতের শাসনের জন্য প্রভুপাদের এইসব বিচারগুলো বাস্তবিক পক্ষে তার অধিকার ছিল, কিন্তু জগৎবাসীকে শাসন করার জন্য তিনি এরকমভাবে কি তিনি এখন কৃষ্ণের লীলা শুরু করেছেন বর্ণনা বলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। এই শাসনগুলো কেন হয়েছিল, কারণ এই সব গুরুবর্গ জানতেন পরবর্তীকালে এইসব সহজিয়াগুলো কৃষ্ণকে সস্তা করে দেবে, সবাই জানতেন। এই জন্য রূপ গোস্বামী বাদ সনাতন গোস্বামী বাদ জীব গোস্বামী বাদ এরা প্রচণ্ড চিন্তায় ছিলেন, প্রচণ্ড চিন্তায় ছিলেন, অ্যাংজাইটি, এটা একটা দুশ্চিন্তা, বদ্ধজীব ভুল করবে কখনই বুঝতে পারবে না কৃষ্ণকে, করবেই করবে ভুল। সেই জন্য তারা অনেক সন্তর্পণে এই সব রসগুলোকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বদহজম হয়ে গেছে, এত বদহজম হয়ে গেছে যে নরকে স্থান হবে, আর কিছু করার নেই, অত্যন্ত বদহজম হয়ে গেছে, এগুলো ধারণা কেউ করতে পারবে না। আমি এইসব আলোচনাগুলো যে জায়গায় যাব বিকেলবেলা সেখানে আলোচনা করব, সব আলোচনা এখানে হয়ে গেলে হবে না। ব্যতীত ভাবনা বর্ত যশ চমৎকার ভারভু হৃদি সত্য জলে বারম, হ্যাঁ সদ্যতি সরসমত ভাবনা বর্ত, আমাদের যে ইন্টেলেকচুয়ালিটির কৃষ্ণ, আমার নামে আমাদের যে ভাবনা পথের কৃষ্ণ, সেটা বাস্তব কৃষ্ণ নয়। খুব জোর করে টেনে টুনে অনেক ফিলোসফি অনেক কথা শুনে আমি কৃষ্ণকে একটু বুঝবার চেষ্টা করছি, সেই কৃষ্ণের আবির্ভাবের কথা আজ আমি আলোচনা করতে বসি নাই, সেই কৃষ্ণের আলোচনার কথা আমি বসি নাই, বসলে লজ্জা পাবো আমি। সেই জন্য বলছেন সমস্ত ভাবনার যে পথকে চুরমার করে দিয়ে ভাবনার অতীত অবস্থায় হৃদয়টাকে নিয়ে যেতে হবে, চলে যাবে। পুরুষোত্তম ক্ষেত্রকে ভক্তিময় ঠাকুর জানিয়েছেন, শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর জানিয়েছেন যে পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধাম হল গৌড়ীয়গণের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ রসাস্বাদনের ক্ষেত্র। সবাই মাথায় হাত দিয়ে বললেন বলেন কি, আমরা তো জানতো বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন তো বটে। শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর জানিয়েছেন গৌড়ীয়গণের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বিপ্রলম্ব রসাস্বাদনের স্থান হল নীলাচল ক্ষেত্র। সবাই শুনে বজ্রাঘাত হল, আজ হয়তো আমার সিদ্ধান্তে অনেকেই সমালোচনা করেছেন, শ্যামবাবা আজকে কী কথা বললেন সকালবেলা এখানে চৈতন্য ভাগবতের পারণ হোক, আজকে তো কৃষ্ণের আবির্ভাব, উনি কেন এই কথা বললেন। আমি বললাম আমি গুরুবর্গের সিদ্ধান্তের আনুগত্যে রয়েছি, আমি নিজের ইচ্ছামতো কোনো কথা আজ পর্যন্ত বলি নাই, যার জন্য আমাকে সম্মুখে এসে কেউ এখনও পর্যন্ত আক্রমণ করতে পারে নাই। কেন এই কথাটা বলেছিলাম সেটা একটু ব্যাখ্যা না হলে অনেকে হয়তো আড়ালে সমালোচনা করতে পারেন কেন, সেই জন্য গৌড়ীয় গুরুবর্গের কিছু সিদ্ধান্ত আপনাদের কাছে বললে আপনাদের উৎসাহ বৃদ্ধি পাবে, আমি এটা নিশ্চিত। সেই জন্য এই কথাটা উত্থাপন করলাম। প্রথম আমার প্রশ্ন হল, যাকে আপনি চৈতন্য মহাপ্রভু বলছেন, গৌরহরি বলছেন, তিনি কে? আমার সেটা প্রশ্ন। সেটার উত্তরেতে মহাদেব বলছেন শঙ্কর ভগবান, তার কথাই বলি। কেন সর্বগোসাই বললে বল, সর্বগোসাই তো ওদের দলের লোক, সর্বগোসাই তো ওদের বৈষ্ণব দলের লোক, ওদের গৌড়ীয় বৈষ্ণব ওরা তো বলবেই। আচ্ছা মহাদেব কোন দলের লোক? তিনি কি গৌড়ীয় বৈষ্ণব নাকি রামানুজ, তিনি কোন? সব আলোচনা কার কাছে করা যায়? হ্যাঁ, সেখানে বলছেন শঙ্কর ভগবান নিজে বলছেন, অদ্বৈত গোসাই কী তত্ত্ব? তিনি সদাশিব তত্ত্ব, মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায় সৃজতি অধ তস্যাবতার এব অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বরাহ, তারা ঈশ্বর। তার ঈশিতাটা ওই জগতের কোনো দেবতার মতো নয়, ইন্দ্র বরুণ এখানে যে শঙ্কর আছেন ওরকম না। শঙ্কর তত্ত্ব মহাদেব তত্ত্ব অত্যন্ত জটিল, শম্ভু তত্ত্বর আলোচনা যদি করো পাগল হয়ে যাবে। একাধারে দেখা যায় বিচার করলে জীবতত্ত্বের মতো মনে হচ্ছে, একাধারে আবার বিরাট ব্যাপার, ব্রহ্মা পর্যন্ত ভয় পায় শঙ্কর, শঙ্করকে ব্রহ্মা পর্যন্ত ভয় পায়। আরে কেন, ব্রহ্মা থেকে তো শঙ্কর এসছে। হ্যাঁ ওরমই মনে হয়। গৌরকিশোরদাস বাবাজি মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের গুরু, তাই কি না? আচ্ছা গুণমঞ্জুরি আর অনঙ্গ মঞ্জুরি কে কার গুরুদেব? বোকার দল অনঙ্গ মঞ্জুরি আর গুণমঞ্জুরি যদি হয়, আর যদি বলা হয় নয়নমণি মঞ্জুরি গুণমঞ্জুরি, এদের কে কার গুরুদেব? এগুলো যখন সে অবস্থায় উন্নীত হয় সমস্ত সন্দেহ সংশয় ঝগড়া ঝাঁটি সব মিটে যায়। ভক্তি হচ্ছে একমাত্র সমাধান। যতক্ষণ পর্যন্ত ভক্তি প্ল্যাটফর্মে কেউ যাচ্ছে না সংশয় সন্দেহ। শঙ্কর ভগবানকে পার্বতী দেবী প্রশ্ন করছেন, কেন? পার্বতী দেবী তো নিত্য স্ত্রী মহাদেবের, তারা প্রশ্ন করা কী দরকার? প্রশ্ন করার এই জন্য দরকার, সময়ে সময়ে পার্বতী দেবীকে শরীর ছাড়তে হয়, কিন্তু শঙ্কর ভগবান শরীর ছাড়ে না। বোঝা গেল কি বললাম? সতী দেহ সতী যে দেখা গেল কোথায়, যেখানে দক্ষ যজ্ঞে সতী দেহ ছেড়ে দিল, দেহ ছেড়ে দিল কেনা? এরকম সতী দেবীকে প্রায় দেহ ছাড়তে হয় মাঝে মাঝে, কিন্তু শঙ্করকে দেহ ছাড়তে হয় না। সতী দেবী প্রতিবারে এসেই শঙ্করের ভজন করেন, তত্ত্ব একটাই, এরকম বদলে বদলে আসেন। এই জন্য কোনো কোনো সময় দেখা যায় বদ্ধ কেদার এই সেই অমরনাথে দেবী বলছেন আমি ভাগবত কথা শুনব, অমৃত শুনতে বসেছেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন, আর শুনছেন কে? সেই সুখ পাখি। তো শঙ্কর ভগবান এইটি বলেছিলেন, তুমি কিন্তু দেবী শুনবে, কিন্তু যত কথা বলো সত্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝলে কিনা বলবে, হ্যাঁ বলো হ্যাঁ আমি বলবো, বুঝেছো কিনা বলবে, হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলবো, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছেন আর কোনো ঠিক নেই, আর মহাদেব হরি কথা বলেই যাচ্ছেন। তো দেবী যখন জেগেছেন জাগার বুঝতে পার, মহাদেব তো তন্ময় হয়ে বলছেন, বলছেন যে তারপর কি হলো, তারপর কি হলো মানে কত কথা তো আমি বলে দিয়েছি, বলে আমি তো শুয়ে পড়েছি, শুয়ে পড়েছো তাহলে কি হ্যাঁ হ্যাঁ করছিল কে দেখে সুখ পক্ষে? সেই যাই হোক, এসব অনেক কথা পুরাণাদিতে আছে, পুরাণাদি ওই জন্য নিজে নিজে পড়তে নেই, যদি পড়ে তার কনফিউশন এসে যাবে। এখানে এই লেখা আছে পদ্মপুরাণে, ওখানে এখানে এই লেখা রয়েছে, কেন এরম হলো? এরা কয় জন্য ছটা সাত্ত্বিক পুরাণ, ছটা রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, এর পর্যালোচনা কেউ যেন বদ্ধজীব নিজে হাতে করতে না যায়, করতে গেলেই তার পতন অনিবার্য। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারী নৌ ত্রিভুবনে মান্য জগ, এই কথাটা মনে রাখতে হবে। এরা সমস্ত শাস্ত্রকে মন্থন করে যে ক্রিম যে মাখনটা আমাকে দিয়েছে, আচ্ছা বলো দেখি, গুরুদেব বলছেন এ হাত পাত ছাগল গোদাকার, হাত পাতলো অমৃত দিল, ওটা খাওয়া ভালো, আপনার তো আপনি রেখে নেন আমি খেয়ে নেবো অমৃত বানিয়ে, কোনটা ভালো? অমৃত বানানো তো যায় না, ভাগবতে বিভিন্ন জায়গায় বলছে করামলকবত, হাতের মতো যেমন আমলকি ফল, ধাত্রীফল, মাতৃফল, এটাকে কেউ লাথি দিয়ে ফেলে দিয়ে অন্য কিছু আশা করে তার মতো মূর্খ কেউ নেই। এটা ধাত্রীফল, এর নামই হয়েছে ধাত্রীফল, এর নামই হয়েছে ধাত্রীফল মাতৃফল। কেন বলছে তিনটে আমলকি খেয়ে তুমি দিনের পর দিন উপবাস করে থাকতে পারবে, কিচ্ছু হবে না। মুনি ঋষিরা এরকম তিন চারটে আমলকি খেয়ে উপবাস করে কিচ্ছু হবে না। তারপর আরও জিনিস ছিল, তারপরে তোমাকে করতে হবে না এসব, মরে যাবে। রোহিত মহারাজ বলেছে আমি শুরু করব, হবে না। সেই জন্য বলছে এটাকে আমলক ফল, সমস্ত উপকার করেন। হর্তকীকে বলা হয়, হর্তকী কী ফল বলা হয়? হ্যাঁ, হর্তকীর নাম কি? হর্তকী মাতৃফল নাম না? হর্তি পেতে উদরস্থ হয়ে হর্তকী কখনো কাউর অমঙ্গল করে না, ক্ষতি করে না, এই জন্য বিভিন্ন এইসব নাম। যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের গুরুবর্গ সমস্ত সিদ্ধান্তকে বিচার করে একটা যে শেষ অমৃত আমাদের হাতে দিয়েছেন ওইটা পেলেই যথেষ্ট। আর যদি বেশি বিচার করার ক্ষমতা হয় তাহলে অধঃপতন অনিবার্য। শঙ্কর ভগবান বলছেন মহাদেবকে, মহাদেব শঙ্কর ভগবান বলছেন দেবী দেবী পার্বতী যখন জিজ্ঞাসা করছেন এই গৌরকে, স্বামী বলে দিন আমাকে, তখন মহাদেব বলছেন জং এব রাধিকা কৃষ্ণ সয়ব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপঞ্চ তৎসুভম। যাকে নবদ্বীপ বলে তুমি জানো সেইটি সেইটি হচ্ছে বৃন্দাবন ধাম। গৌর বজবনে ভেদনা মানিব হইব রাধার দাস, ভক্তিময় ঠাকুরের সব। কিন্তু গৌর বজনে অভিন্ন দর্শন করা, ব্রজের প্রতি আর গৌরী গৌরধামের প্রতি সমান আকর্ষণ। আমাদের গৌরীয় যে বৈষ্ণবগণ আছেন তাদের, মহাজনগণ, তাদের সমান আকর্ষণ, সর্বসময় এক আকর্ষণ গৌর আর ব্রজভনে, বিরাট ব্যাপার। হ্যাঁ, এইটি হলো কথা। জগতে যত শাস্ত্র এখনো পর্যন্ত প্রচার হয়েছে, যারা পড়ছেন সৎশাস্ত্র, যে কোনো পুরাণ বলুন, যে কোনো উপপুরাণ বলুন, যা কিছু যা কিছু আছে সিদ্ধান্তে যত কিছু আছে সাগর সমস্ত কিছু, যা কিছু কেন স্তোত্র আদি যা কিছু পাঠ করতে যাবে, হ্যাঁ সবসময় দেখবে কখনো বলছে নারদ বাচো, কখনো বলছে শিব শঙ্কর বাচো। যত তুমি স্তোত্র আদি যা কিছু পাঠ করতে যাবে, পুরাণ আদি উপন যা কিছু করতে যাবে, সবসময় দেখবে এই দুই মহাজনের নাম সবসময় থাকে। এক হচ্ছে কখনো কখনো নারদ বাচো, কখনো হচ্ছে শঙ্কর বাচো, থাকবেই। গোপাল সহস্রনাম দেখো, বিশ্ব যা কিছু করতে হবে সবসময় থাকবেই। এত এই মহাজন কে? তাহলে শঙ্কর তত্ত্বদি বললাম যে কত বড় কথা, বিরাট ব্যাপার। সেই জন্য সেখানে কোনো লড়াইয়ের কোনো অবকাশ নাই। শঙ্কর হচ্ছে গুরুতত্ত্ব তো, বিশাল ব্যাপার। তাকে গুরুরূপে কল্পনা করলে তাহলে মাথা সামনে রেখে শঙ্করকে অনুবাদ করবে, গুরুর অগ্রে পরম প্রণম মেদ অন্যথা নিষ্পলম ভাবে। গুরুর আগে দণ্ডবোধ করতে গেলে বৈষ্ণবকে সম্মুখে দণ্ডবোধ করতে হয়। আর যদি মনে করো অন্যরকম একটা, তো গৌরী শঙ্করকে দণ্ডবোধ করবে, তাহলে তুমি ডান দিকে রেখে আর বিষ্ণু দত্তকে বাঁ দিকে রেখে, স বামে প্রণমেদ বিষ্ণু দক্ষিণে গৌরী শঙ্কর গুরুর অগ্রে প্রণমেদ অন্যথা নিষ্ফলম ভাবে, ইত্যাদি কথা গুরুতত্ত্ব। তুমি এদিক দিয়েও দণ্ডবোধ যদি হর পার্বতী থাকে আপাতত কিছু নেই, গোপীশ্বর হয়ে তিনি ওখানে রয়েছেন, অদ্বৈত গোসাই তো, গোপীশ্বর মহাদেব কে? অদ্বৈত গোসাই, রাসেতে অধিকার প্রাপ্ত হয়েছেন। ব্রহ্মা কিন্তু রাসেতে অধিকার পেয়েছিলেন কি? হ্যাঁ, শঙ্করের অধিকার হয়েছে, তাও কায়দা করে। যাই হোক, এই হলো ব্যাপার। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম মথুরাকে বলা হচ্ছে জ্ঞানভূমিকা, মথুরা মথু মনকে মন্থন করতে করতে যখন একবারে মনমথ ভগবান শ্রীকৃষ্ণের এবার আবির্ভাব, নন্দনন্দন শ্রীকৃষ্ণ তো আবির্ভাব হয়েছে কোথায়? গোকুলে। জীব গোস্বামী পায়ে সমাধান করেছেন, আমি গেলে রাত্রিবেলা আলোচনা করব, এক ঘন্টাও যদি পাই এ আমি আবির্ভাবের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ভাগবত থেকেও কিছু আলোচনা অবশ্যই করব, কারণ এই আলোচনা করতে থাকি চলতে থাকবে খালি, তো এখান থেকে কিছু করবো আলোচনা সময় অল্প, তারপর যেতে হবে ওখানে। তাহলে আজকে আমাদের হৃদয়টাকে পরিপূর্ণরূপে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করে, আর বিশুদ্ধ সত্যময় হৃদয়টাকেই বলা হয় বিশুদ্ধ সত্যময়। যে হৃদয় যার আছে তিনি হচ্ছেন বসুদেব, তাই কি না? যার হৃদয়তে বাসুদেবের আবির্ভাব হয়। হ্যাঁ, বসুদেব যিনি আছেন, অনেক অনেক প্রশ্ন আসে, যারা বিরাট, যাদের হৃদয়তে সর্বদাই কৃষ্ণ চিন্তন হতে থাকে, এক এক এক সিদ্ধান্তের চিন্তা, অনেক অনেক প্রশ্ন, এর সব সূক্ষ্ম উত্তর ভজন করলে এগুলো আসবে, নাহলে আসবে না। কেউ যদি বলেন মহারাজ এই যে বসুদেব দৈবকী জি, এ তো কৃষ্ণের নিত্য পিতা মাতা, তাহলে এখানে যে দেখছি আবির্ভাব হলেন ভগবান শ্রীকৃষ্ণ, হয়তো সেখানে সে সমাধান আছে যে এই যে নিত্য পিতামাতা বলছেন নন্দ যশোদা মাতাকে, নিত্য পিতামাতা তো বসুদেব দৈবকীকে কেন্দ্র করেই যখন এলেন, ভাগবতে পরিষ্কার দেখা রয়েছে বসুদেবজির হৃদয়তে আগে কৃষ্ণ এলেন লেখা রয়েছে, চৈতন্য ভাগবতে পরিষ্কার লেখা রয়েছে আগে কোনো একটা জ্যোতি দেখে গেল মিশ্রের হৃদয়তে, জগন মিশ্রের হৃদয়তে এলো, সেখান থেকে কী যেন একটা শচীদেবের গর্ভেতে গেল লেখা রয়েছে। আচ্ছা, এসব আলোচনার দ্বারা আমরা কী সিদ্ধান্তে আসব? এত সব আলোচনার দ্বারা আমাদের কি এই ধারণা হলো যে কৃষ্ণ একজন মানুষ, কৃষ্ণ একজন রাজনৈতিক নেতা, কৃষ্ণ একজন পলিটিশিয়ান, কৃষ্ণ একজন প্রেমিক, কোন একটা কাল্পনিক দার্শনিকের বিচারে একটা প্রেমিক, এইসব ধর্ম কি? কৃষ্ণের ধারণার তো আসছে না, কৃষ্ণ কে, কার আবির্ভাব তিথি পালন করব তার ধারণাই যদি আমাদের হৃদয়ে না আসে তো কার আবির্ভাব পালন করব আমি তো গেতেই বুঝতে পারছি না। আগে কৃষ্ণের কনসেপশনটা আমার হৃদয়তে আসা চাই, কৃষ্ণ কে, অনুভবের সঙ্গে এলে তো খুব ভালো হয়, কারণ অনুভব ছাড়া আসেও না, এ বিষয়টা অনুভব ছাড়া আসবেও না। আগে আমরা দেখলাম প্রভুপাদ জানাচ্ছেন শুদ্ধ সতময় যে হৃদয়, একেবারে শুদ্ধ সতময় হৃদয় তিনি প্রার্থনা করতে করতে তা দেখা গেল, কেন আমরা তার জীবনী আলোচনা করছি, পৃষ্ণিগর্ভ একটা, আর একটা হচ্ছে কি ধরা ও দ্রোণ, এখানে এরা আলোচনা করেছেন, এখানেও বলা রয়েছে তপস্যা করেছেন। এখন অনেক তপস্যা কেন করবো মহারাজ, এ তো নিত্য মিতা মাতা, এরও উত্তর আছে কিন্তু শোনে কে, আর মাতা আর হৃদয়ে রাখতে পারবে কে, কোন জন রাখতে পারবে, কি পারবে কেউ, মুশকিল আছে। ওই রকম যে তপস্যা করেছিলেন ধরাদন দেখা গেল, কৃষ্ণগর্ভ এই যে দেখা গেল, এগুলোর উত্তর হল যদি আমাদের কাছে এখন প্রশ্ন আসে, যদি কোনো এক জীব, আমরা এই কথা আলোচনা করেছি, ভজন করতে করতে শেষে এমন একটা অবস্থা হলো, ওই জন্য বলা রয়েছে সে ব্রহ্ম জন্ম লাভ করল, ব্রহ্মা 100 জন্ম ধরে যদি কাঁটায় কাঁটায় বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারে, 100 জন্ম কনসিকিউটিভ পরপর যদি একটার পর একটা 100 জন্ম ধরে যে কেউ বিশুদ্ধভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারে, সেই জীব তখন ব্রহ্মজন্ম লাতা ব্রহ্মা হতে পারে, আকারটা চলে যায়, ব্রহ্ম থাকে, জানো তো ব্যাকরণের নিয়ম ফেম। হ্যাঁ, সেখানে বলছে এই যে ব্রহ্মা, এখানে বলছে ব্রহ্মজন্ম হয়। আর যদি কোনো একটা কল্পেতে যদি এরকম জীব না পাওয়া যায়, এমনও তো হতে পারে কোনো জীব পাওয়া গেল না, যে 100টা জন্ম ধরে শুদ্ধ আচরণ করে ব্রহ্মার আসনটাকে নেবে, এরকম কোনো জীব পাওয়া গেল না, তখন কী করবেন? চৈতন্য চরিতামৃত বলছেন সেই সময় ভগবান নিজেই কি করবেন, ব্রহ্মার পদ গ্রহণ করবেন। এটা কি বলা হিরণ্যগর্ভ ব্রহ্মা নিজেই। তখন সেই যে ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি আর বিষ্ণুতে একই, বুঝা গেল কি বললাম। তখন কি হবে, কোনো যদি সেই কল্পে যদি কোনো উপযুক্ত জীব না পাওয়া যায় তাহলে এটা হবে। আচ্ছা, যদি কোনো একটা জীব ভজন করতে করতে এমন অবস্থা যে কেউ দৈবকীর আদর্শকে অনুসরণ করতে তার রসটা তার ভালো লাগে, এই করতে করতে যদি সিদ্ধ হয় তখন কি হবে, দেবকী মাতা কিংবা বসুদেবজির, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে বলে, সেটা হবে আবার যদি কেউ নন্দবাবার ভজন করতে করতে পিতৃ বা পিতৃরস যে বাৎসল্য রস এটাতে সিদ্ধি হলো, কিংবা যশোদমায়ের রসে সিদ্ধি হলো, তখন তাদের কি হবে, তার নতুন নতুনভাবে কি মা বাবা প্রোডাকশন হবে নাকি। আমাদের নিত্য জগতে আছে অনন্ত ব্রহ্মাণ্ড যুগে, যেখানে যেখানে ভগবানের লীলা হচ্ছে সব জায়গায় তার পিতামাতা আসবেই, আসবে না, আসবে তো, তাহলে এটা কি সমাধান হবে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে আর পিতামাতা থাকবে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে ঝুড়ে লীলা হচ্ছে, এক এক ব্রহ্মাণ্ডে এরকম লীলা সব চলছে, প্রত্যেক অনন্ত ব্রহ্মাণ্ড যে আলাত চক্রবত, সেই জন্য মহাপ্রভু বলেছেন যে আলাত চক্রবত এইরকম লীলা চলছে। সনাতন গোসাইকে, রূপ গোসাইকে এসব শিক্ষা দিয়েছেন তো, সনাতন গোসাইকে শিক্ষা দিয়েছেন কোথায়, কাশীতে, বারাণসীতে, দশাশ্রমে কোথায়, আর ওখানে আলোচনা করেছেন কোথায়, এলাহাবাদে, সেখানে আলোচনা করেছেন কোথায়, রূপ গোস্বামী পাদকে। এই দুটো শিক্ষা গৌড়ীয়গণের হচ্ছে, আর রায় রামানন্দ স্বামী, তিনটে শিক্ষা যে এত গুরুত্বপূর্ণ, যদি গুরুবর্গের আশীর্বাদে তিনটে শিক্ষা কাউর হৃদয়তে স্থান পায় সে সাকসেসফুল। প্রথমে সনাতন শিক্ষা, এই জন্য গুরুপাদ পদ্ম সবাইকে কাতর, উনি সনাতন শিক্ষা সম্বন্ধে একটা বিস্তৃত বইও লিখেলেন, চৈতন্য চরিতামৃতকে অবলম্বন করে সনাতন শিক্ষার উপর, যদি কাউর হৃদয়ে সনাতন শিক্ষা স্থান পায় তাহলে সম্বন্ধ জ্ঞান পাকা হবে। সনাতন শিক্ষা যতক্ষণ হৃদয়তে স্থান না পেল ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ জ্ঞানের জাগরণ হয়নি, তার দীক্ষা নিয়ে এমনি মুখে হয়েছে, বাস্তবিক তো সম্বন্ধ জ্ঞান হয়নি, দীক্ষা নেওয়া মানে কি সম্বন্ধ হবে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর, যেহেতু তার সম্বন্ধ জ্ঞান জাগরুক হয় নাই এখন, তো ভজনের একটা, ভজনের মতো একটা কিছু হচ্ছে, সম্বন্ধ না হওয়া পর্যন্ত ভজন শুরু হয় না। তাহলে সনাতন গোসাই যত সনাতন শিক্ষা যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ সম্বন্ধ জ্ঞান জাগ্রত হবে না, আর সম্বন্ধ জ্ঞান জাগ্রত না হলে অবিদেয় রূপ গোস্বামী পাদ যে অবিদেয় আচার্য ভক্তির সেটা শুরু হবে না, অবিদেয় মানে ভক্তি শুরু হবে না। তাহলে রূপ গোস্বামী পাদের অবিদেয় তখন সে রূপ গোস্বামী পাদ জানতে পারবে, আর সর্বশেষেতে রায় মহাশয়ের সঙ্গে যে মহাপ্রভু যে গুপ্ত আলোচনা হয়েছিল তার প্রত্যেকটা আলোচনার গ্রেড একটার পর একটা আলোচনা করতে করতে উপরে উঠেছেন। মহাপ্রভু একবারে প্রশ্ন করেননি, এহ ভাজ্য আগে কহ, আর যদি রায় রামানন্দ সংবাদ বলে গ্রন্থটা কাউর হাতে চলে এসে থাকে সে পুরে আহ্লাদ আটখানা হয়েছে, অনেক অনেক ব্যক্তি বলছেন আমি 100 বার পড়েছি তথাই পূরণ হচ্ছে না, অনেকদিন আগে 7-8 বছর আগে বেরিয়েছে, এটা 8 বছর হবে, কিছু গ্রন্থ এখনও আছে ওগুলো, কিন্তু পড়লে পরে প্রভুপাদের টোটাল বিচারটা ওর মধ্যে আছে। মহাপ্রভুর সঙ্গে রায় মহাশয়ের যে আলোচনা সেখানে আশ্চর্য, কর্মার্পণম কর্মযোগ, কর্মার্পণ থেকে আরম্ভ করে ধীরে ধীরে উঠে উঠে তারপরে মহাপ্রভু প্রতিবাদে বলছে এহ বাহ্য আগে কর, এহ বাহ্য আগে কর, তারপরে এহ হয়, এইটা হয় এর আগে বলো, এই করতে করতে শেষে নিয়ে গিয়ে একবারে রাধারানীর যে চরম ভাব সেই সমস্তভাবে মহাপ্রভু গিয়ে তারপর একটা গ্রেড দেখিয়েছেন। তাহলে যদি মহাপ্রভু প্রত্যেক রসকে উপেক্ষা করে কেবল একমাত্র ওই যে অন্তিম রসটা ওটাই যদি তিনি মানে করতেন বদ্ধজীবের জন্য, সব বদ্ধজীবই, তাহলে মহাপ্রভুর মাথা খারাপ হয়েছিল কি, যে পুরুষোত্তম ধামে প্রতি পদে পদে গদাধর পণ্ডিতের কাছে কোথায় কোথায় টোটা গোপীনাথে গিয়ে বারবার বলছেন, গদাধর আজকে একটু প্রহ্লাদের চরিত্র শোনাও, বড় ইচ্ছে করছে। প্রতিবারে বারে প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বারবার আলোচনা, প্রতি মুহূর্তে একবার করে যেতেন, প্রহ্লাদ চরিত্র আজকে একটু শোনাও, শুনব। হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষার যে গোপনীয় ব্যাপারগুলো, এগুলো কার কার জন্য কী কী শিক্ষা কেরমভাই রেখেছিলেন এগুলো শুনলে অবাক হয়ে যায়। শিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী এই কথাটা প্রায়ই উল্লেখ করেন, করতেন, এখন তো তিনি লীলা করছেন, প্রায়ই বলতেন, যদি সবার ওই একটাই রসের জন্য হতো তাহলে মহাপ্রভু অনধিকারী ব্যক্তির পক্ষে এগুলো ভয়ঙ্কর অবস্থা আনয়ন করবে বলেই প্রত্যেক বদ্ধজীবের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তুমি প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র সংশ্রবণ করতে হবে, ইটস এ মাস্ট। প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতে করতে তন্ময় হয়ে যাবে, তখন তুমি অবাক হয়ে যাবে যে প্রহ্লাদের মতো এরকম সহন ক্ষমতা আদি সব করার পর ধীরে ধীরে ধীরে ধীরে তারপর আস্তে আস্তে উঠতে পারবো, যেন গোপকুমার উঠেছিল, গোপকুমারের কথা বলেছিল। একই রসে পড়ে থাকবে তা না, সেটা নির্ভর করছে কোন রসের সাধুর সঙ্গে তোর সঙ্গ হবে। এই যে পুরুষোত্তম ধাম থেকে এলাম কিছুদিন আগে রথযাত্রায়, এত প্রশ্ন ওখানে মানে কল্পনা করা যায় না, যে যেই রসের ভক্তের সঙ্গে, যে যেই রসের ভক্তের সঙ্গে তার দেখা হবে, যে যেই রসের ভক্তের সঙ্গে তার দেখা হবে, সঙ্গ হবে, তার সেই রকম রসের সঞ্চারণ সম্ভব হবে। বোঝা গেল? সবার সব রস, যে যে রসের জন্য যে সঙ্গ হবে তোমার, তোমার যদি সেই এইগুলো সম্বন্ধে জীব গোস্বামীপাদ অনেক গভীর কথা বলেছেন, এগুলো বৃন্দাবনে হয়তো কিছুদিন পরে যেতে হবে, সেখানে গিয়ে সব আলোচনা করতে হবে অন্য ভাষায়। যারা রসেতে ডগমগ হচ্ছেন তাদের জন্য এগুলো বলতে হবে, আমি ইচ্ছে করে এই ব্যাকগ্রাউন্ডগুলো আগে বলব, তারপর অন্য কথা। তাহলে প্রথমেই কেন এই কথা বলা হলো, ভক্তিমন্ত ঠাকুর কেন কোন জায়গা থেকে কেউ খেই হারিয়ে ফেলো না, খেই বোঝো, সুতো সুতো যখন জট পাকিয়ে যায় খেই পায় না, সুতোর জট কোথায় ছিল, জট পাকিয়ে ফেলো না। আমি কোন জায়গা থেকে কোন আলোচনাগুলো করছি সব লিঙ্ক রাখবে। তাহলে আমি যে আলোচনা প্রসঙ্গে তুললাম, ভক্তিমন্ত ঠাকুর বলেছেন গৌড়ীয়গণের ক্ষেত্রে, গৌড়ীয় রসের রসকের গণের ক্ষেত্রে নীলাচল ধাম পুরুষোত্তম ধামকে সর্বশ্রেষ্ঠ রসের পীঠ বলা হয়েছে। পীঠ মানে সোর্স। কেন বলা হয়েছে? অথচ আমাদের গুরুবর্গ দেখেছেন প্রতি পদে পদে মহাপ্রভু ওখানে গদাধর পণ্ডিতের কাছে আছে, এইসব কথা বলছে। সেটা সম্বন্ধেই আলোচনা সিদ্ধান্ত এই যে বহিরঙ্গা লইয়া প্রভু করে নাম সংকীর্তন, অঙ্ক অন্তরঙ্গ লইয়া করে রসাস্বাদন, রসাস্বাদন করতে হয় অন্তরঙ্গা ভক্তকেনকেই নিয়ে। আর সংকীর্তন তাহলে কি সেটা রস নেই? হ্যাঁ আছে, সংকীর্তনের মধ্যে রস লুকিয়ে রয়েছে, সেটাকে এক্সট্রাক্ট করার ক্ষমতা চাই তোমার, বার করতে পারবে? সংকীর্তনের মধ্যেই সব রয়েছে। কত আলোচনা শুনতে চাও? প্রথমে নাম যে করে নেবে, নাম করে নিলে নাম হবে না, নাম করে নিলে নাম হবে না, হরিকৃষ্ণ হরিকৃষ্ণ হবে না। প্রথমম নামন শ্রবণে অন্তঃকরণম শুদ্ধার্থম আপেক্ষম, শুদ্ধি চ অন্তঃকরণে রূপ শ্রবণেন তদুদয় যোগ্যতা ভবতি। এইসব গ্রেড আছে, আমি এক এক সময় এইসব আলোচনা করলে মাথাটা ঘুরে যাবে, বলে কি। তারপর দেখবি আরে নামের মধ্যে এইসব লুকিয়ে রয়েছে। হ্যাঁ, নামের কলিকা প্রেম বলেছে না ভক্তিমন ঠাকুর, ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ, চিত্র হরি লয় নিজ পাশ। এই নামের কলিকা নাম করতে করতে ডুবে যাবে, এরকম নেশা হয়ে যাবে, যতক্ষণ নেশা না হবে নাম হয়নি। নাম নামি অভিন্ন দর্শন করতে দেখ, তখন আজকে আজকে যে কৃষ্ণের আবির্ভাব, এর ব্যাকগ্রাউন্ডগুলো আমি খালি ঝাঁট দিচ্ছি, ঝাঁট দেওয়া বুঝো, নাম হট্টে ঝাড়ুদার, আমি ঝাড়ুদারের কাজ করছি, সুইপারের কাজ, তো এগুলো করে আগে পরিষ্কার করতে হবে সব। তারপর কি হবে, নাম যখন উদয় হবে নামের সঙ্গে সঙ্গে নামই দেখা দেবে গৌরাঙ্গ মাপ, এগুলো সব তার যে তার যে পূর্বের লীলাগুলো আছে যেটা নবদ্বীপ লীলা, সেই সব জায়গা থেকে মহাপ্রভু আস্তে আস্তে গ্রেড দেখি যে একবারে গলা টিপে মেরে ফেলেন, এমন রসে পড়লে। হ্যাঁ, চিটে গুঁড়েতে যদি পিঁপড়ে পড়ে বা ইঁদুর পড়ে প্রাণ শেষ, সেই রসে সে পড়ে যেও না, বুঝো কথাটা কি বলছি। অনেকে চিটে গুঁড়ের যে রস বা গাঢ় করে রস জাল দেওয়া আছে, মধুর রস, গাঢ় মধু, আমাদের ইঁদুর পড়ে গেছে, ও আর বেরোতে পারবে? ওই মধু খেয়ে মধুর মধ্যে গোঁত্তা দিয়ে সেখানে প্রাণ ছাড়বে, বুঝেছো? এখন জড় রসই যেন না থাকে, জড় রসে কোনো রকমভাবে থাকা চলবে না। বিভিন্ন জায়গায় যাবে, সব সময় সতর্ক থাকবে, আকর্ষণ করবে, ভিক্ষা আদি, ওরে বাবারে, ইভেন পূজারী হওয়া, ভিক্ষা হওয়া, আবার বড় পাঠক ঠাকুর, বড় পাঠক ঠাকুর যদি হলে তো অধঃপতন অনিবার্য। পাঠক ঠাকুরকে সব মায়েরা মালা দিতে আসবে, ওই মালা যদি একবার নিয়ে নেয় হয়ে গেল, একদম সাবধান, ওই কথা আমার নয়, সব গুরুবর্গে। আমি কোথাকার পাঠক ঠাকুর হলাম? যতক্ষণ এই বিচার না আসবে তার অধঃপতন অনিবার্য, একদম নয়, অতি সাবধান। ওই জন্য আমি এসব আলোচনা ওখানে করব। রূপগোস্বীপাদ সাবধান করে দিয়েছেন, দেখো তবে সত্যি নাম কি উদিত হয়েছে? আর নাম যদি উদিত হয় তাহলে কৃষ্ণের আবির্ভাব হবেই হবে, আর কৃষ্ণের আবির্ভাব হলে সব আস্তে আস্তে সব জানতে পারবে, তাই কি না? সেখানে এই জন্য রূপগোস্বীপাদ পরিষ্কার জানিয়েছেন, যদবদি মম মনো কৃষ্ণ পদারবিন্দ নব নব রস ধ্যাম রুন্তুম আসিত তদবদি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিশ্চিবনঞ্চ মুখ বিকার ভবতী খা থু এসছে কি? এরকম অবস্থা আসা দরকার, যেটা দেখে তোমার মুখ বিকার, আহ আর থুথু, ওই জ্বররসের প্রতি একেবারে অনীহা, এসছে কি? এটা যদি না আসে কৃষ্ণ ভজন হবে না। কেন? কৃষ্ণই হলো সব রসের সোর্স, কৃষ্ণ ইজ দ্য অনলি সোর্স, একমাত্র। অনন্ত জগতে যত রসে সবাই ডুবে রয়েছে, সব রসের একমাত্র সোর্স হলো কৃষ্ণ, অন্যায় ব্যতিরিকভাবে এই কৃষ্ণ। কাজেই ছেলেখেলা করলে হবে না, অনেক আলোচনা আছে, বিশাল এই সমস্ত গভীর রহস্য, কাজেই প্রত্যেকের সাবধান হতে হবে। আজকে আমার এই কথাগুলো খালি স্পর্শ করে গেলাম, কোনো কোনো সময় এগুলো বিস্তৃত সব এক্সপ্যানশন এগুলো সব খুলব, এগুলোর মধ্যে কী কী কথা লুকিয়ে গেলাম। একটা কথা বলে এবার ভাগবতের কিছু আমি স্পর্শ করি, ভাগবতের কথাই, এগুলো সবই ভাগবতের কথা, কোনোটাই ভাগবতের বাইরে নয়, বরঞ্চ ভাগবতকে মন্থন করে এগুলো বেরিয়েছে। ভাগবতের ভাগবত তো মন্থন, ভাগবত তো নিজেই মন্থন, আর ভাগবত থেকে আবার কেউ কেউ খুঁজে আসল জিনিস পায় না। প্রভুপাদকে বলছে কই রাধারানীর নাম তো নেই ভাগবতের মধ্যে, ওই জন্য ভাগবতটাকেও রসিক ভক্তরা হৃদয়েতে ভিতরেতে রস, ভাগবতটাই হচ্ছে, ভাগবতটাই ক্রিম মাখন, এটাকে এর মধ্যে আবার কেউ খুঁজে পায় না, রাধারানীকে খুঁজে পায় না, কত রকম বিতর্ক তোলে, কথা বুঝলে? যাই হোক, চৈতন্য চরিত্রে বিভিন্ন রকম ভাব বলা হয়েছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলেতে গেলেন, নীলাচলেতে গিয়ে তাহলে গৌরধাম থেকে তিনি রসের আস্তে আস্তে, যেমন একটা পুষ্প, হ্যাঁ, যেমন পদ্মফুলকে কী বলা হয়, সূর্যের বন্ধু বলা হয় না? পদ্মফুল কী হয়? সূর্য উদিতে ভাবে সপ্তমী, সূর্য উদয় হলে পরে পদ্ম প্রস্ফুটিত হয়, ভাবে সপ্তমী হয়। অনেকে বোঝে না সপ্তমী বুঝি, ভাবে সপ্তমী কী? সূর্য উদিত হলে পরে ওটার সঙ্গে এই পরের ক্রিয়াটা নির্ভর, এটা নির্ভর করছে, কথা বুঝলে? ব্যাকরণের এগুলো মার প্যাচ। তাহলে তাহলে সূর্য উদিত হলে ওঠে, ওই জন্য সূর্যকে পদ্মবন্ধু বলা হয়। আবার কুমুদিনী কি হয়? কুমুদিনী রাত্রির বেলাতে কি হয়, চন্দ্রমা যে উঠবেন আকাশে তখন কি হয়, এ কে কে কুমুদিনী পরিস্ফুটিতা, বড় ভগবানের আশ্চর্য বিচার, তাই কি না? আমার প্রশ্ন হলো, এইটুকু ফুলের কুঁড়ি রয়েছে, আস্তে আস্তে বিভিন্ন সময় আস্তে আস্তে সেই কুঁড়িটা প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন সময় দার্শনিকের হৃদয়, হৃদয়তে যে সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে, তার মধ্যে একটু বর্ষা, একটু তোমার শরৎকালের হেমন্তকালের যে কুয়াশার যে ড্রপ, হ্যাঁ, ওগুলো পড়েছে পদ্মফুলের পদ্মের ওপরে, যে তাই কি না, টলটল করছে, মুক্তের মধ্যে যাচ্ছে, গড়িয়ে পড়ছে না, রয়েছে। এই অবস্থায় সূর্যের আলোটা উঠেছে, এই যে একটা দার্শনিক একটা সৌন্দর্য, এক এক কবির হৃদয়ে এক এক সময় বিভিন্ন রকমভাবে উদিত হয়, তাই কি না। কুড়িটার অবস্থায় দার্শনিকের যে বিচারটা আসবে সেটা ফুটেতে যখন তার মধ্যে তার মধ্যে যে একটা সুন্দর একটা এই যে বুঁদি হয়েছে, জলের বুঁদি কোয়াগুলেট করে তার যে সৌন্দর্য, এটা পূর্ণ বিকশিত হলে পরে যে সৌন্দর্যটা হয়, কুড়ি অবস্থায় কি সেই ধরনের পূর্ণ বিকশিত সৌন্দর্য ছিল কি? ফুলটা পূর্ণ বিকশিত হয় নাই, তখন কি সেই সৌন্দর্য ছিল? ছিল না। কিন্তু পূর্ণ বিকশিত হওয়ার পর সৌন্দর্যতে দেন, সৌন্দর্য আগেও ছিল কিন্তু মনে হলো পূর্ণ বিকশিত সৌন্দর্যতে যেন একেবারে পরিপূর্ণরূপে আস্বাদন করার সুযোগ এলো। সেরকম কৃষ্ণলীলার প্রথম থেকে আরম্ভ করে, আবির্ভাব থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে কৃষ্ণের যে লীলার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আলোচনা করতে করতে সদ্গুরুর আশীর্বাদে, সদ্গুরুর পর চরম কৃপাতে বদ্ধজীবের শেষকালে আনুগত্য করতে করতে, সেবা করতে করতে, গৌড়ীয় রসের রসিক ভক্ত রূপ সনাতনে আনুগত্যে, জীবগোস্বামী পদে আনুগত্যে, শেষে তো তোমার ওই চরম রস যেটাকে বলে মধুর রসের উন্নত উজ্জ্বল রস, মধুর রস দ্বারকার রসটাও মধুর রস, দ্বারকার যে মহিষীগণের রসটাও মধুর রস, কিন্তু সেটার কথা আমরা বলছি না, একেবারে যেটাকে বলে চরম সেটাতে অধিকার হতে পারে। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে আসতে হলো কী জন্য, না যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্বাবু বলেছিলেন যে আমাকে ভজন করো, মদজাজি মাং নমস্কুরু ইত্যাদি বলেছিলেন, তখন লোকে বিশ্বাস করেনি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, নিজের খোলটাকে পাল্টে কী করলেন, রাধা ভাবস্বলিত হয়ে কী করলেন, তিনি এলেন। তাহলে আবার উত্তরটা আমি এটা দিয়ে নিই, তারপর পুরুষোত্তম না নীলাচল ধান্তায় কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে এটা বলবো। আমি কেন চৈতন্য ভগবতকে আলোচনার কথা বলেছিলাম, এই জন্য বলেছিলাম যে ভেতরেতে তিনি কি, বাইরেতে তিনি হচ্ছে গৌর বর্ণ, দেখা যায় সেই কৃষ্ণই, যার জন্য বলতে গিয়ে রূপগোস্বামীপাদ বলেছিলেন পরিষ্কার কথা, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম সবক্তি শ্রেয়াম হরিহি পুরট পুরট দ্যুতি কদম্ব সন্দীপিত হৃদয় কন্দরে স্ফুরতু বা স্ফুরতু ন সচিনন্দন, তাই তো বলেছেন। তাহলে সেই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই সচিনন্দন রূপে এসছেন, আর তিনি আস্তে আস্তে যে ভূমিকায় গিয়ে সে চরম ব্যাপারটা দেখলেন, রাধারানী কীভাবে কৃষ্ণকে সেবা করে, এইটা প্রকাশের জন্যই তো গৌরূপ ধারণ করলেন। তাহলে আজ আমি যদি চৈতন্য ভাগবত আলোচনা অল্পের উপর উত্তর দিচ্ছি, পরে সময় মতো বিশেষ, চৈতন্য ভাগবত আলোচনা করা মানেই হলো কি, গৌরের কৃপা প্রার্থনা করছি। আচ্ছা, গৌরের কৃপা প্রার্থনা করার মানে কি, রাধারানীর কৃপা প্রার্থনা করছি, এই কথাই তো বলছেন রসিক আচার্যবান, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি, রাধাচরণে সুধার অমৃত উচ্ছলিত সুধা, উন্নত উজ্জ্বল রসের যে অনন্ত সাগরে যদি ডুবতে চাও তাহলে এইটা হচ্ছে গ্রেট, কখনো ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে না, একলাপে ধরবার চেষ্টা করবে, মরে যাবে সঙ্গে সঙ্গে শেষ। তাহলে কী কথা হলো, তাহলে গৌরকে যদি আমি কাতরভাবে প্রার্থনা করি, তার মানে কার কার কৃপা প্রার্থনা করছি, রাধারানীর, রাধারানীর কৃপা চাইছি, গৌর মানেই চাবেশ তো, কৃষ্ণ নিজের মধ্যে নিজ নেই, রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা সম্পূর্ণ গ্রাস করে রেখেছে, রাধা নামক রাহু পুরো গ্রাস করে রেখেছে, কৃষ্ণের মধ্যে কৃষ্ণ নেই, হা কৃষ্ণ বলে কাঁদছেন তো। হ্যাঁ, যেটা গৌরধামের যে লীলাটা এই নবদ্বীপ ধামে লেখিটা রঘুনাথ দাস গোসাই বর্ণনা করেছেন, অপূর্ব বর্ণনা করেছেন, কদাচিত মিশ্রাবাসে ভোজপতি সুতস্ উরবের হাত স্লতৎ শিসন্ধিত্তাৎ অদদত অধিকদৈরগম ভুজবধ। হ্যাঁ, তাইতে কা বিকল বিকল লুটনো ভোমৌ ইত্যাদি কথা আছে না। এই কথাগুলো আলোচনা আমি অনেক সময় করেছি। তাহলে সেই গৌরাঙ্গেই শিবাস প্রভুকে বলছেন, শিবাস আমার কি হয়েছে বলো তো? ওরা বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি বলো তো আমার কি হয়েছে? ওরা বলছে আমার মাথার রোগ হয়েছে, আমাকে আয়ুর্বেদের সমস্ত নারায়ণ তেল ফেল দিচ্ছে, হ্যাঁ তেল দিয়ে সব জল ফল ঢালছে বালতির পর বালতি। তো শিবাস তুমি বলো তো আমার কি হয়েছে? শিবাস বলছেন তোমার যে রোগ হয়েছে ব্রহ্মা শঙ্কর এই সব রোগ বাঞ্ছা করে, হ্যাঁ আমরা অনন্ত কোটি জন্মেও সেই সেই বিমারি সেই রোগটা পাবো না। তখন জড়িয়ে ধরে আদর করে বলছে, শিবাস আজ যদি তুমি বলতে আমার মাথার রোগ হয়েছে তাহলে আমি গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ছাড়তাম। ভক্তের হৃদয়েতে ভগবানের গুপ্ত কথা গুপ্ত আচার সিদ্ধান্ত পরিস্ফুটিত হয়, সাধারণ লোক কি বুঝতে পারে? পারে না তো, ছটফট করছেন গৌর পুরো একেবারে সচির আঙিনায় ধুলায় ধূসরিত সোনার অঙ্গ সোনার পর্বতে যেন ধুলা ধুলা তেলটায় আর সেখানে হা করে চিৎকার করছেন, হা কৃষ্ণ করি হরি হরি। কিন্তু মা সচিমা কাঁদছেন, বিষ্ণুপ্রিয়া গোপনেতে ঘরের মধ্যে থেকে গোপনে ঘুমটা টেন দিয়ে কী হলো আমার স্বামীর, সবাই চিৎকার করছেন এ কী হলো, ডাক্তার ডাকো বৈদ্য ডাকো এ কী হলো ছেলের। কিন্তু শিবাস বুঝতে পেরেছেন এইটা হচ্ছে আসল রোগ, এইসবে শুরু হলো, বলছে এইসবে শুরু হলো। বৈজেন্দ্রনন্দন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ গৌর রূপে আসবার পরেতে যে জিনিস দিতে এসছেন তার ফার্স্ট এক্সিবিশন শুরু হলো কোথায়? সচিরাঙ্গিনায়। এই যে মহাবাদান্য অবতার যে দানটা দিতে এসছিলেন তার দানটা শুরু হয়েছিল কোথা থেকে? বলে দানটা সচিরাঙ্গিনা থেকে শুরু হয়েছিল। সচিরাঙ্গিনা ওই যখন সচির ছেলে ওইখান থেকে প্রথম শুরু হয়েছিল, কে বুঝতে পারিনি। হ্যাঁ সচিনন্দন একেবারে জন্মের সময় কিন্তু দান দিয়েছিল, কি দিয়েছিল দান নাম কেউ বুঝতে পারেনি। হরি হরি হরি বল বললেই চুপ করতো আর কাঁদতো না, কাঁদতো কি কাঁদতো না। তো মেয়েরা ওই মাগুলো বুঝে গেছিলো গোপিকা গণাইয়া মা হরি হরি বলবি, সচিন বলছে ও হরি হরি হরি বললেই চুপ করে যায়, এইবার এর মানে কি? তার মানে তোদেরকে হরি বলালো, তাই তো গৌরেরই হরি বলালো। যখন থেকে আবির্ভাব হয়েছেন তখন থেকে গৌর খালি দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন। নেওয়ার লোক কই? নেওয়ার লোক চাই তো, নেওয়ার লোক কই? নেওয়ার লোক তো পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখানে বলা হচ্ছে তাহলে ইট ওয়াজ দ্য ফার্স্ট এক্সিবিশন, এটা প্রথম প্রদর্শনী। গৌরী যে কা বিকল বিকল গদ গদ বাছাই যে কাঁদছেন লুঠনো ভোমৌ, এইটা হচ্ছে প্রথম এক্সিবিশন গৌর শুরু করলো উন্নত উজ্জ্বল রস দেওয়ার জন্য, গুপ্তভাবে শুরু করলো সিক্রেটলি একেবারে শুরু। যারা বোঝার বুঝবে, সেটা শিবাস বুঝতে পারলো আর কেউ বোঝেনি, আর দুই একজন বুঝেছে। তারপর আগে গিয়ে এই বিমারিটা কী হলো নীলাচল ধামেতে এমন আকার ধারণ করলো, সেখানে কী হলো কী হলো বলে অদ্ভুত ব্যাপার হয়েছে। তিনটে পাঁচিল, বড় বড় পাঁচিল, পাঁচিলটাকে আর তিনটে পাঁচিলের তিনটে দরজা বন্ধ লক অ্যান্ড কি। সেখান থেকে গৌর কোথায় ভ্যানিশ হয়ে চলে গেছে, কোথায় গেল গৌর, কোথায় চলে গেল? কখনো সমুদ্রে পড়ছে, কখনো পড়ছে তোমার ওই যে কলিঙ্গ গাই, হ্যাঁ জগন্নাথের মন্দিরের পেছনে এখানে, এইসব কি হলো? এরকমভাবে গৌরের বিহ্বল অবস্থা। রসিকগণ বলছেন রাধারানীর জীবনে এইসবগুলো হতো, তো রাধারানীর ক্ষেত্রে সমস্ত বর্ণনা সব শাস্ত্রে নেই, এমন এমন বর্ণনা রাধারানীর জীবনে সব হয়েছিল। রাধারানীর জীবনে হয়নি, গৌরের জীবনে তো হতে পারে না, কেন উনি তো রাধা। অনেকে বলেন রসিকগণ রাধারানীর জীবনে যা যা বর্ণনা পায় ওখানে অনেক সময় রাধারানীর মধ্যে ওই বর্ণনাগুলো দেখা যায়নি, তা হয় না, হয়তো কোনো সময় বর্ণনা করেনি কেউ, কিন্তু হয়েছিল গৌরের মধ্যে সেসব দেখা যাচ্ছে। এই জন্য বলছেন রাধারানীর ভাবটারই পরিপূর্ণতম পরিস্ফুটন হচ্ছে গৌরের মধ্যে। তাহলে তোমরাই বলো যেখানে উন্নতজ্জ্বল রসের সবচেয়ে বড় এক্সিবিশন হচ্ছে, হাট বসেছে, তুমি উন্নতজ্জ্বল রস নিতে গেলে কিনতে গেলে পেপ্তকে কোথায় যাবে? বৃন্দাবনে যদি যাও সেটা তো সেই রসের জায়গা কিন্তু দ্বাপর যুগে ছিল, এখন তো লুকিয়ে রয়েছে, এখানে তো প্রকাশিত ভয় পাবে না, পাবে কি? কিন্তু এখানে যে কি কি যে লীলাটা করে গেলেন এর যন্ত্রণা এখনও যায়নি আমাদের রসিক যে গুরুবর্গ হয়েছে, তারা কখনো কেঁদেছেন কখনো হেসেছেন। পরমপুর শ্রীধর গোস্বী মহাদ শ্রীরথ গোস্বী মহারাজ গুরু মহারাজকে দেখেছি পাগলের মতো অবস্থা, তোমার দেখলে ভয় পেয়ে যাবে, এ কী হলো হঠাৎ হঠাৎ একে ঘরের মধ্যে চিৎকার করতে হলো, হা গৌর নিতাই গৌর নিতাই হরিবোল গৌর নিতাই, মনে হচ্ছে যেন জলে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে জলে ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও এরকম। তো এইগুলোর দ্বারা আমরা অনুভব করেছি যে নামটাকে কীভাবে নিলে পরে নামই সাড়া দেবে, বোঝা গেল কী বললাম, কীরকমভাবে তুমি ডাকলে পরে কৃষ্ণ সাড়া দেবে, কে ডাকছে? তোমরা যেমন তোমাদের ছেলে মেয়েকে ডাকো, ডাকবার সময় গিয়ে শুনতে পেলে পেছন ফেরত তাকায়, ওই জন্য হরিনাম করার সময় সাবধান, হরিনাম হরিকথা ফুল অ্যাটেনশন পরিপূর্ণতম একেবারে চিত্তবৃত্তি যেন ওতে বিলীন হয়ে যায়, তাহলে কৃষ্ণ সাড়া দেবে না, কৃষ্ণ সাড়া দেবে না। নামটা প্রত্যেকটা উচ্চারিত নাম যেন কৃষ্ণকে গিয়ে ধাক্কা দেয়, একেবারে সেক করে দেয়, নাড়া দিয়ে দেয়, ডাকছে তোমাকে একজন। মাধবেন্দ্রপুরবার যখন হা কৃষ্ণ হা মথুরা, কৃষ্ণ নাড়া পড়ে যাচ্ছে, অদ্বৈত কথায় চিৎকার করছে হুঙ্কার করে, কৃষ্ণ থাকতে পারছে না, অসহ্য, অসহ্য মানে আনন্দের অসহ্য, হ্যাঁ এটা এই যে জড়জগতের অসহ্য না, থাকতে পারছে না, যেতেই হবে, আমাকে ডাকছে। অদ্বৈত কোষায় ওই জন্য গৌতমীয় তন্ত্র থেকে একটা শ্লোক দেখেছিল না, সেইটাকে বিচার করতে গাড়ি কৃষ্ণ জল জল গঙ্গা জল আর তুলসী, তাই তো গঙ্গা জল তুলসী দিয়ে এরকমভাবে অর্পণ করছে, গঙ্গার তীরে এরকমভাবে অর্পণ করছেন, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। আর শালগ্রামে আমরা শুনতে পাই অনেক অনেক জায়গায় রসিকে সেখান থেকে নাকি এটা তুলসী পদ্মারে নাকি সেখানে নাকি সচিমা নাকি সেই তুলসী নাকি চলে গেছিলো শুনতে পাই অনেকের অন্য অন্য গ্রন্থেতে দেখেছিলাম, এটা তুলসী দল গিয়ে হ্যাঁ এইসব কথা বর্ণনা করেন অনেকে, সচিমায়ের চারিদিকে নাকি ঘুরছিল। যাই হোক আমরা ধরবো একটাই কথা, সেটা হলো কি বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যা বলেছেন, অর্থাৎ আগে আবির্ভাব হলো কোথায়, জগন্নাথ মিশ্রের হৃদয়, সেখান থেকে সচি মাতার হৃদয়। তাহলে কৃষ্ণের আবির্ভাব মথুরাতে কারাগারে যে হয়েছিল সেই প্রসঙ্গও যদি আমার আসে সেখানে কি দেখব, সেখানেও দেখলেন বসুদেবজির হৃদয়তে একটা কি জ্যোতি এলো, সেখান থেকে চলে গেল দেবকীর গর। তাহলে আপনারা কখনোই এই জন্মটাকে রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত যে জন্ম আপনারা চিন্তার মধ্যে আসে সেই চিন্তা যেন না আসে, আসার সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে যাবে, তাই কি না, অপরাধ হয়ে যাবে। যখনই কারাগারেতে আমি রাত্রিবেলা সব টাচ দেবো, এগুলো কারাগারেতে যখন কৃষ্ণের আবির্ভাব হলো সেই সময়তে দেবকী মাতা এবং কি বসুদেবজি প্রচণ্ড অত্যন্ত সমীয়র পরে ভয় পেয়ে গেছে, এই আবার কি চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খচক্র গদা পর্ব, এ প্রসঙ্গে আলোচনা করবো সন্ধ্যেবেলা, শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে আবির্ভাব হলেন। ওরা দেখে বললো এইরকম একটা ছোট্ট সুন্দর চতুর্ভুজধারী, তখন ভগবান বলছেন আমি তোমাদের সন্তান, তখন বসুদেব তোকে কি বলছে চার হাত ধরে সন্তান, এ তো কেউ বিশ্বাস করবে কি, তুমি চার হাত ধারণ করে আমাদের কাছে এসছো সন্তান, তো কেউ তো বিশ্বাস করবে না। ভগবান বলছেন তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই চতুর্ভুজ রূপ ধারণ করলাম প্রথমে, যে তোমরা যে আমার তপস্যা করেছিলে, করার পরে আমি যখন বর দেওয়ার জন্য এসেছিলাম তোমরা বলেছিল যে আমাদের তোমার মতো একটা ছেলে দরকার, তো আমার মতো ছেলে তো হয় না, ভগবানের মতো কোনো ছেলে হয় নাকি, ভগবান ভগবানের ভগবানের মতো কিছু হয় না, যার জন্য তুলসীদাসজি যখন চিত্রকূট পাহাড়ে বসে বসে রামনবমীর দিনেতে চন্দন ঘষছেন আর রামজির লীলা দর্শন করছেন আর বর্ণনাও করেছেন, যা তা দেখেছেন সেগুলো লিখেছেন, রামলীলা দর্শন করছেন আর লিখছেন, বাল্মীকিজি যে রামলীলা লিখেছেন তার রামজির আবির্ভাবের কত বছর পূর্বে? হাজার হাজার বছর পূর্বে, লক্ষ লক্ষ বছর আগে, তখনকার সেই, তখন সেটা, তখনও রামলীলা এখনও আসেনি, সেইটা দেখে দেখে বর্ণনা করেছে। তাই লীলার নিত্য তো, তাই কি না? তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুলসীদাসজি বর্ণনা করছেন, তুলসীদাসজি বর্ণনা করছেন, কিন্তু তুলসীদাসজি রামজির যখন আবির্ভাব হলো, আবির্ভাবের বর্ণনাটা করতে গিয়ে বলছেন, আমি এই শ্রীরামচন্দ্রের অপূর্ব মুখ, শ্রীমুখ পদ্ম কী করে আমি বর্ণনা করব, কোনো ভাষা তো আমার নাই। আলোচনা করতে গিয়ে ভাবছে, হ্যাঁ তাহলে জগতের যত দার্শনিক আছে সবাই তো তাহলে পদ্মের সঙ্গে আলোচনা করেছে, তুলনা করেছে, কিংবা সূর্যের সঙ্গে, কিংবা চন্দ্রমার সঙ্গে। তা আমি এক কাজ করি, সূর্যের সঙ্গে, কেন সূর্যবংশে রামচন্দ্র এসছেন, এসছে তো, তার আমি এক কাজ করি সূর্যের সঙ্গে তুলনা করি, সূর্য কত সুন্দর, পরক্ষণে বলছি দূর, তা কখনো হয় না সূর্যের সঙ্গে তুলনা, কী করে হবে, তুলনা তো হচ্ছে না, কেন সূর্যের তো আস্তে আস্তে উপরে তাপ হয়, তাতে তাপ বাড়ে, একটা জ্বালা হয় লোকে, তো রামচন্দ্রের এই যে আবির্ভাব, এতে তো কেবল স্নিগ্ধ জ্যোতি বিকিরিত হচ্ছে। তাহলে এক কাজ করি, চন্দ্রমার সঙ্গে তুলনা করি, ভালো হবে। চন্দ্রমার সঙ্গে তুলনা করতে গিয়ে বলছে, চন্দ্রমার সঙ্গে কী করে তুলনা করব, চন্দ্রমার তো কলঙ্ক আছে, শ্রীরামজির মুখে, শ্রীমুখের তো একেবারে নিরূপম শোভা। তখনই তুলসীদাসজি বাধ্য হয়ে লিখেছিলেন, রঘুবরকে মুখ সমান রঘুবর, রঘুবর মুখ বানিয়া, উপমান উপমা সমাস এক করে দিয়েছিলেন। রাম, শ্রীরামচন্দ্রের মুখটা কেমন, মুখপদ্ম বলছে শ্রীরামচন্দ্রের মুখ যেমন। এখানে আলাদা কিছু হচ্ছে না, আমরা জড়জগতে কী করি, কোনো কাউকে তুলনা করতে গিয়ে আমরা কী করি, তুলনা করি একটা একটা জিনিসের, ব্যক্তি বা বস্তুর একটা উদাহরণ দিয়ে অপবস্তুদের তুলনা করি, তাই তো, উপমা কী করে দেয় এইভাবে হয় তো। কিন্তু এখানে তা না, এখানে বলছেন আমি যে শ্রীরামজির মুখ আলোচনা করব, কার সঙ্গে আলোচনা করব, কোনো বস্তু তো নাই, এ দৃশ্যমান জগতে কোনো বস্তু বা ব্যক্তি নাই যার সঙ্গে আমি আলোচনা করতে পারি, শ্রীরামজির নিরূপম শ্রীমুখমণ্ডল। সেই জন্য তখন বলেছে, রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, রঘুবরের মুখটা কেমন, বলো রঘুবরের মুখ যেমন। সে এখন রামচন্দ্রের মুখটা কে কল্পনা করবে, কে পারবে বর্ণনা করতে, কে পারবে না। শ্রীরামচন্দ্রের যে বর্ণনা বড় আশ্চর্য, কিন্তু কারাগারেতে আজকে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভাব হয়েছেন, জ্ঞান ভূমিকায়, বসুদেবজির জ্ঞান ভূমিকায় দেখছেন, বাবা চতুর্ভুজ রূপ ধারণ করে, তখনই ভয় পেয়ে যাচ্ছেন। বলছে তোমাদেরকে স্মরণ করি দিলাম, তোমরা যে পূর্বজন্মের আমাকে এরমভাবে তপস্যা, কিন্তু তোমাকে তো আমাদের ছেলে বলে কেউ মানবে না ঠাকুর, তুমি যদি এভাবে চতুর্ভুজ রূপ শঙ্কযজ্ঞ গদাপতি আবার কেমন ছেলে। তখন ভগবান বললেন, আমার, আমি খালি তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এরূপ ধারণ করেছি। বলে সঙ্গে সঙ্গে কী করলেন, চা শঙ্কযজ্ঞ গদাপদ্ম সব লুকিয়ে ফেললেন, দুটো হাত রেখে বাচ্চার মতো কোলেতে পড়ে গেলেন, কোলে কার কোলে, দেবকী মায়ের কোলে, ওয়া করে কাঁদতে আরম্ভ করলেন। ওই কান্নার আওয়াজ শুনে পহরিগঞ্জ জেগে উঠল, তাই কি না, লেখা আছে। তাহলে এখন এই যে আওয়াজ শুনতে পেল, শুনতে পেয়ে কী হলো, হ্যাঁ আওয়াজ শুনতে না, পহরিগণকে তো জানতে পারবো, পহরিগণ জানতে, ওটা হচ্ছে আগের লীলাটা, আগের, হ্যাঁ যাই হোক, এখন এটা না, এটা হচ্ছে তোমার একবারে গুপ্তভাবে হয়েছিল, এটা নিয়ে যাওয়া হয়েছিল, এর কত প্রসঙ্গটা আমি রাত্রে আলোচনা করব, গভীর আলোচনা। যে জ্ঞান ভূমিকায় কৃষ্ণ আবির্ভাব হলেন মথুরার কারাগারেতে, এর অর্থ হলো নির্বিশেষবাদীগণ পরাপর অখিলেশ্বরকে ধ্বংস করে দিতে চায়, তাই কি না। পরাত্পর অখিলেশ্বর ভগবানকে, ভগবান বলে কোনো বস্তুকে নির্বিশেষবাদীগণ মানে না। কংসের কারাগার হয়েছে তো, আবির্ভাব কোথায় হয়েছিল, কংসের কারাগার, তো সেখানে নির্বিশেষবাদীগণের অত্যাচারে কৃষ্ণ সেখানে থাকতে পারে না, সেই জন্য সেখান থেকে কেন গোপনে তাকে নিয়ে যাওয়া হলো, কোথায়, গোকুলে, তার অর্থটা কী, সেখানে গিয়ে কী করলেন, সেই সব বিষয়গুলো আমি প্রসঙ্গগুলো রাত্রেতে আলোচনা করব, কৃষ্ণের সাক্ষাৎ আবির্ভাবের প্রসঙ্গ। আর গোকুলেতে যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন, আর মথুরাতে যে আবির্ভাব হয়েছিলেন যে তিনি হচ্ছেন বসুদেব কৃষ্ণ, এটা যে একই সঙ্গে হয়েছিলেন, জীবগোস্বামী পাদ তার প্রমাণ দিয়েছেন, এটা কীভাবে হলো সেটা আলোচনা করব। আর ওখানে রেখে দেওয়ার সময় বসুদেবজি যে আরেকটা বালক ছিল ওটা দেখতে পাননি, এসব প্রসঙ্গ রাতে আলোচনা করুন। এখন আমাদের প্রশ্ন হল, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে প্রথমেই যখনই আমরা আবির্ভাব তিথির আবির্ভাবের কথা প্রসঙ্গে আলোচনা করতে যাব, সেখানে অপূর্বভাবে আছে, সেখানে সুন্দর বর্ণনা করা আছে যে এই যে এখানে ভাগবত থেকে আলোচনা করি দু এক অল্প, সেখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছেন, সেখানে বলছেন দশম স্কন্ধেতে প্রথম অধ্যায়ে আলোচনা প্রসঙ্গে যে কথাটা আমি আলোচনা করলে আপনাদের সুবিধা হবে সেটা প্রথমেই আলোচনা করি। হেরেছে নিবৃত্ত তরসই রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরামেত বিনা পশুগ্নাত। এই কথাটা প্রথম দশম স্কন্ধের প্রথম আলোচনায় এটা হওয়া দরকার। নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোভিরামাৎ, কী বলছে, নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরামেত বিনা পশুগ্নাত। বলছেন তর্ষ মানে হচ্ছে, তর্ষ কথাটা নাকি তৃষ্ণা, তাই তো, তর্ষ মানে কি তৃষ্ণা, তো ওই জন্য ধনৈষণা বলছেন তৃষ্ণাটাকে বলা নিবৃত্ত তর্ষ তৃষ্ণা, যার জড়জগতের ভোগবৃত্তি থেকে নিবৃত্তি পাওয়ার ইচ্ছা হয়েছে, তাই তো। ঐষণা কত রকমের হয়, আর জগতের কত রকম ঐষণা হয়, বিভিন্ন রকম ঐষণা আছে, পুত্র ঐষণা, বৃত্ত ঐষণা, লোক ঐষণা, হ্যাঁ আছে তো। ঐষণা মানে হচ্ছে এইটা চাই, ওর মধ্যে লগন লেগে রয়েছে, অর্থাৎ অ্যাটেনশন লেগে রয়েছে, ওইটা বস্তু চাই আমার। আর জীবিত ঐষণা, প্রত্যেক জীবের বেঁচে থাকার পেছনে গোপন রহস্যটা কী, প্রথমে যদি এই কথাটা আলোচনা করা হয়, প্রত্যেক জীব যে বেঁচে থাকতে চায়, তাই তো। একটা মাকড়সাকে মারতে যাও সে পালাবে, একটা আরশোলাকে মারতে যাও সে পালাবে, কেন পালাচ্ছে, কেন ওলো বেঁচে থাকতে চায়, ও মরতে চায় না। যেন রবি ঠাকুর বলেছিলেন, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মাকড়সাটাও বলছে আমি এই সুন্দর ভুবনে মরতে চাই না, ইঁদুরটাও বলছে আমি বাঁচতে চাই, তাই ব্যাপারটা কী, এই রহস্যটা কী, তাই কি না। প্রত্যেক জীবের বেঁচে থাকবার একটা ইচ্ছা, এটা করে জীবিতই শোনা। এই জীবিতই শোনার গোপন রহস্য লক্ষ্য করলে দেখা যাবে রসই হচ্ছে একমাত্র কারণ। রস আস্বাদন করবে বলে কেউ মরতে চাইছে না, সে একরকম রস অন্যরকম নানারকম রসেতে ডুবে রয়েছিল, এই জন্য কেউ মরতে চাইবে না। এখানে ওই জন্য বলা হয়েছে যদি কাউর এই জড়জগতের ঐষণা চলে গিয়ে থাকে, আর যদি নিবৃত্ত তর্ষই নিবৃত্ত হওয়া, অর্থাৎ জড়জগতের ভক্তৃষ্ণা চলে গিয়ে থাকে, সাইমুলটেনিয়াসলি আলোচনা করতে গিয়ে আমাকে বলতে হবে, তাহলে জড়জগতের ভোগ থেকে তার যদি নিবৃত্তি হওয়ার ইচ্ছা জেগে থাকে, তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলা দরকার, তার অপ্রাকৃত জগতে রূপগুণ লীলাতে আকর্ষণ হচ্ছে। যদি না হয়, যদি যদি জড়জগতের ভোগবৃত্তি নিবৃত্ত হয়েছে বলে মনে করছে, অথচ অপ্রাকৃত জগতের রসের কোনো সেরকম কোনো খোঁজ নাই, তাহলে প্রভুপাদ বলছেন তার আজ না হলে কাল, কাল না হলে পশু অধঃপতন হবেই হবে। জড়রসের নিবৃত্তির পেছনে রহস্যটা কি, এটা অনুসন্ধান করলে যদি দেখো রসৌবর্জম রসোপাস্য, হ্যাঁ এই শ্লোকের আলোচনা যখন আমি করে থাকি সেখানে আমি বলেছিলাম, বলছেন রসৌবর্জম রসোপাস্য পরম দৃষ্টা নিবর্তন, পরম রসকে আস্বাদন করে পরম বস্তুকে দর্শন করার পর আর জড়জগতের কোনো কিছু আসে চাইবে না। পরবস্তুকে দর্শন হয়েছে কি না, যার জন্য ঘুরে ফিরে আমি ঘুরে একটাই কথা বারবার বলতে চাইছি যে পরবস্তুকে যদি দর্শনই না হলো, তাহলে কৃষ্ণের আবির্ভাবটা কিসের আবির্ভাব হলো, আজকে আমি কী আবির্ভাব করলাম, পরবস্তু আবির্ভাব হবে আমার শুদ্ধ হৃদয়েতে, আমি কৃষ্ণের আবির্ভাব প্রত্যেক বদ্ধজীবের হৃদয়েতে। আজ কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হোক, প্রত্যেকে আনন্দ উৎসব করুক। কালকে নন্দনন্দন উৎসবের মান্যে কি, নন্দ উৎসব যদি কোনো জীবের হৃদয়ে না হয় তার কোনো লাভ হবে না। এই নন্দ উৎসবের রহস্য কি, এই সমস্ত আলোচনা দরকার। আজ আমি কিছু আলোচনা করে বিরাম রাখবো, এখনও চলুক কিছুটা। আর যদি কাউ তৃষ্ণা পেয়ে থাকে, খিদে পেয়ে থাকে, তাহলে উঠে যেতে পারেন, আর পারে না অনেকে বসতে সমানে। তাহলে এখানে প্রথমে আমি দু একটা শ্লোক পড়ে যাচ্ছি, মানে বলার দরকার নেই। দশস্কন্ধের শুরুতেই প্রথম অধ্যায়ে রাজা রাজুবাচ, রাজা বলছেন পরীক্ষিত মহারাজ, কথিত বংশ বিস্তার ভবতা সম সূর্যয়ো রাজ্ঞাঞ্চ উভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম। আর সূর্যবংশ চন্দ্রবংশের সমস্ত বংশধরের কথা, বংশধর সমস্ত সব বর্ণনা করেছেন আপনি। আর যদশ্চ ধর্মশীলস্য নিতরাম মুনিষত্তম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন। এখানে এই শ্লোকটার বিরাট ব্যাখ্যা আছে, শুনে নেবে। এগুলো কেন বলল যে যদশ্চ ধর্মশীলস্য, ধর্মশীলস্য শীলস্য ধর্মশীলস্য ধর্ম যা শীল কি ষষ্ঠীর ব্যবহার হয়েছে তো, কি ধর্মশীলস্য যার জীবনের ধর্ম, কোন ধর্ম? এখন যদি জড় জগতের লোক বলে আমার তো ধর্ম আছে মহারাজ, সঙ্গে সঙ্গে গুপ্ত কথাগুলো বলতে হবে, নাহলে ভাগবত কথা শোনাই বৃথা। ওই জন্য ভাগবত সপ্তাহ কি, এখানে রসময় ব্যাখ্যা। এই যে বললো এখানে পরিষ্কার বলছে ধর্মশীলস্য, তো যদু ধর্মশীলস্য, তাহলে জগতের লোক বললো আমি তো ধর্ম আলোচনা করেছি। আর কোন ধর্ম আলোচনা করছো তোমরা, দেহধর্ম না মনোধর্ম নাকি কোন ধর্ম? উপাধিক ধর্মগুলো তো হতে পারে, কিন্তু এখানে তা বলেনি। তা যদি হতো তাহলে যদুকে মুনিসত্তম কথাটা বলা হতো না, তাই তো? মুনিসত্তম একবারে শেষ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ চরম অবস্থায় বলেছে। আবার যে যদু সম্বন্ধে জগতের লোক যদি আলোচনা করতে হয় যদুকে নিন্দা করবে, হ্যাঁ বেকার লোক একটা, বাবার কথা মানে না, সে আবার কিসের ছেলে বলবে কি, বাবার কথা মেনেছিল, যজাতির কথা মেনেছিল কি? যজাতি যখন বলেছে যদু এক কাজ করো বাবা, তোমার যৌবনটা আমাকে দাও, তুমি আমার না না আমি নিতে পারবো না, আমি নেবো না। তাহলে আমাদের যে বেদেতে আছে পিতা স্বর্গ পিতা ধর্ম, হ্যাঁ ওই জন্য নিজে নিজে পড়তে গেলেই হোঁচট খেয়ে পড়বে, পিতা স্বর্গ পিতা ধর্ম, হ্যাঁ জননী জন্ম ভবিষ্য স্বর্গাদ বিগরিয়েছি, সব বেদেতে অনেক রকম কথা বলা আছে। কোনটা যে কখন তোমাকে প্যাঁচে মেরে ফেলে দেবে, জড়জগতের তার্কিকগণ তৈরি থাকবে সবসময়, ওই জন্য ভক্তি না হলে পারবে না, নিরন্তর অভিক্নম বলছেন। এই জন্য যদশ্চ ধর্মশীলশ্চ নিতরম, নিতরম মানে অভিঘ্নম, তার মধ্যে কোনো ছেদ নেই। ভক্তির যে যাজন বৃত্তি, ভক্তির যে যাজনা করছেন তার মধ্যে নন স্টপ, অর্থাৎ এখন ভক্তি হয়েছে এক ঘন্টা ভক্তি হয়নি তারপর ভক্তি চাই, এরম নয়। তার যদি হতো তাহলে নিতরাম কথাটা বলতো না, সর্বসময়। যদুর জীবনে এমন সময় ছিল না যেখানে ভক্তিবাদ দিয়ে তিনি সংসারে কিছু কর্ম করে ফেলেছেন, তার যে কোনো ক্রিয়াকর্ম ছিল সবই ভক্তির অঙ্গ। যেমন অম্বরীশ মহারাজের সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বাচাংশি বৈকুণ্ঠ গুণান বর্ণনে আছে না, করৌ হরিমন্দ হরি হরি মন্দির মার্জনাদিষু চকারচ্যুত সত কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ, ইত্যাদি আলোচনা করা আছে না, অপূর্ব আলোচনা সব। তাহলে এরা টোটাল যত ইন্দ্রিয় বৃত্তি আছে, কী কী ইন্দ্রিয় আছে, পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর একটা কথা বলা হলো না, সেরেছে মনকে বলা হয় একাদশ ইন্দ্রিয়, স্ট্রংগেস্ট অফ অল। যতগুলো ইন্দ্রিয় আছে তার মধ্যে মন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মনকে ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করছে, মন ভয়ঙ্কর, বুঝতে পেরেছো কথাটা? এর অনেক সূক্ষ্ম বিচারগুলো বিভিন্ন দার্শনিক আলোচনা হয়েছে, শুনে নেবে। আর সবাইকে একটা টাইম করবে, এরা কখনো সময় আলোচনা হবে এখানে, কখনো কখনো চালাবে, শুনলো তাহলে সবসময় তো আসা, শুনবে শুনতে থাকবে পরপর আলোচনা করবে। তাহলে যদুকে ধর্ম শীলস্য, ধর্মই যার শীল, এত বড় কথা বলা, ধর্ম যার সৌন্দর্য, অর্থাৎ ভাগবত ধর্ম যার সৌন্দর্য। ধর্ম মানে আমি তো অন্য ধর্ম ধরবো না, সে তো ভগবানকে ভালোবাসে, তাই কি না? তাহলে ধর্ম বলতে এখানে ভাগবত ধর্ম, আত্মধর্ম। তা এটা যার শীল সৌন্দর্য, তাহলে কীরকম ব্যক্তি তিনি, তাকে বর্ণনা প্রসঙ্গে বলছেন তাকে উপাধি দেওয়া হয়েছে মুনিসত্তমা। মুনিসত্তমা এত বড় সে, তার উপাধি দেওয়া হয়েছে। আর তা সেই বংশে তো তিনি তত্রাংশেণ, হ্যাঁ তত্রাংশেণ অবতীর্ণস্য, অংশ কলা আদি সব সমেত বিষ্ণুর বীরিয়ানি সংসন বলছে অবতীর্ণস্য, সেই যে ভগবান যে আবির্ভূত হয়েছেন কলা আদি সব কিছু নিয়ে, অংশ সব নিয়ে পরিপূর্ণতম ভগবান, যেটা পদ্মফুলের উদাহরণ দিতে গিয়ে আমি ঘুরে আসছি। ভগবানের বিভিন্ন বিভিন্ন লীলা যে আছে, তার মধ্যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, রাধিকার কৃষ্ণ, তার মধ্যে রসের সম্যক প্রসার হয়, রসের সম্যক প্রকাশ হয়েছে, তাই তো? সম্যক প্রসার প্রকাশ হয়েছে মানে তার একটা লিমিটেশন তুমি একটা রেখে দিলে তা হবে না, বোঝা গেল কি বললাম? সম্যক প্রকাশিত হয়েছে মানে তুমি একটাকে ওটাকে সম্যক মানে একটা লিমিট আছে, এই পর্যন্ত সম্যক, এটা কি সম্যক, তা নট দ্যাট। সম্যক প্রকাশিত হয়েছে বলবার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়তে যদি এরকম একটা ফিনাইট কনসেপশন আসে, তাহলে আবার তুমি অপরাধ করে ফেলবে, কৃষ্ণ কৃষ্ণ দর্শন হবে না। কৃষ্ণের রূপ রং লীলা পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে, সেটা তোমার হৃদয়ে কতটা প্রকাশিত হবে সেটা ডিপেন্ড করছে তোমার কী রসেতে তুমি আছো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, খুব সোজা উদাহরণ, সবাই জানো কিন্তু বিচার করার ক্ষমতা নাই। যদি আমাদের হরিকথা হরিকার হরিকথা হরি হরি প্রবচন এইসবগুলো যদি তোমরা সবসময় হরিকথা হরি হরিকথা হরিচিন্তন এগুলো কথাগুলো যে বলো চিন্তায় আসলো না, খালি আলোচনার মধ্যে রয়ে গেল, তাহলে হবে না। যদি কথা বলা শোনা এ দুটো বিষয়ের মধ্যে এগুলো কনফাইন সীমাবদ্ধ রয়ে গেল, এর বাইরে আর নিজের জীবনে ডাইরেক্ট রিয়ালাইজেশনে উন্নীত হতে পারছে না, বোঝা গেল কি বল? তাহলে গেল সব। হিন্দিতে বলে কেহনে শুননে মে, শোনা এবং বলা এর মধ্যে যদি ব্যপ্ত সমাপ্ত হয়ে যায়, খালি বলা শোনার মধ্যে ভাবনা এলো না, কেন? শ্রবণ কীর্তন স্মরণ তিনটো সাইমুলটেনিয়াসলি যদি না হয় তাহলে তার ভুল হচ্ছে, উল্টোপাল্টা করছে, সে হচ্ছে না। শ্রবণ হলেই কীর্তন হলেই শ্রবণ হবে, আর যিনি কীর্তন যিনি কীর্তন হলেই শ্রবণ হবে, আর যিনি শ্রবণ করছেন তিনি একজনে কীর্তনের অপেক্ষা রাখেন, আর যিনি নিজে কীর্তন করছেন তিনি নিজে কীর্তনও করছেন আবার শুনছেনও, তাই কি না? হ্যাঁ বলো, জোরে বলো হ্যাঁ, তাহলে একটা সিগনাল পাবো। হ্যাঁ, যিনি কীর্তন করছেন নিজে শ্রবণ করছেন, করছেন না? আমাকে কীর্তনের দায়িত্ব দিয়েছ, দাস করেছো আমাকে, সেবার দায়িত্ব, তাহলে কীর্তন শোনো, আমি নিজেও শুনছি। তাহলে শ্রবণ কীর্তন স্মরণে যদি না আসে তাহলে কোন কথাটা আমি বলবো? স্মরণে আমার এই জন্য হরিকথা কীর্তন, হরিকথা কীর্তন হচ্ছে সবচেয়ে বড় ভজনের মধ্যে, ভজন সবই এটা একটা বিরাট অঙ্গ। এই জন্য শ্রবণম কীর্তনম, শ্রবণ করা বিরাট, শ্রবণ না হলে কীর্তন হবে না, ইত্যাদি কথা আমি বিভিন্ন সময় আলোচনা করি, তাহলে অল্প কথায় চলে যাই। তাহলে কৃষ্ণের লীলার চরমতম প্রকাশ হয়েছিল রসের, কিসে হয়েছিল? এই নন্দনন্দন শ্রীকৃষ্ণের যে উন্নতোজ্জ্বল রসের যে প্রবাহ এসেছিল সেই সময়, তাই তো? তাহলে এখানে বলল, তাহলে যদুকে বলা হয়েছিল, তাহলে অত্যন্ত সম্বোধনা করেছে, তাকে উপাধি দেওয়া হয়েছিল। আর যদু বংশে আবির্ভাব হয়ে তিনি কী কী করেছিলেন, অবতীর্য ইয়দোর বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান ইয়ানি বিশ্বাত্মা তানি ন বদ বিস্তরাত, বিস্তারিতভাবে আমার ভগবানের আবির্ভাবে কী কী লীলা করলেন, কেন করলেন সব বলুন। তারপরেতেই পরীক্ষিত মহারাজ তার গুরুদেবের আশীর্বাদেতে এরকম একটা বিষয়েতে প্রবেশ অধিকার লাভ করেছেন, যেটা শুনে আমাদের আশার আলোক জাগছে। পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তি, তিনি তো সর্বসিদ্ধ, তিনি সর্বসিদ্ধ হয়েছেন, এ তো সর্বসিদ্ধ পরীক্ষিত মহারাজ, আমাদের লীলাতে তিনি হয়েছেন, আবার যদি নিত্য চিন্তা করে তিনি রয়েছেন, তাই তো নিত্য চিন্তা করে তো তিনি শুনছেন। তো ওই জন্যই তো এই শ্লোকগুলো বলা আছে না, বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, হ্যাঁ অভবত বৈয়াসকে কীর্তনে ইত্যাদি কথা বলা আছে না, শ্রবণে প্রহ্লাদ, হ্যাঁ আর তদঙ্গ্রী শ্রবণে লক্ষ্মী, পৃথুপূজনে পৃথুপূজনে হয়েছে ইত্যাদিভাবে সব ব্যাখ্যাগুলো করেছি কোনো কোনো সময়। তো এক একজন এক একটা ভক্তির আচার্য হয়েছে। এখানে আমাদের যে গৌড়ধামের যে কটাদ্বীপ ঘোড়ো, কটাদ্বীপ নবদ্বীপ নটা দ্বীপ, শ্রবণ ভক্তি থেকে আরম্ভ করে কীর্তনাক্কা ভক্তি থেকে আরম্ভ করে সমস্ত ভক্তির যাজন ক্ষেত্র প্রত্যেকটা এক একটা দ্বীপ ধরবে, এক একটা বিচার হবে। ওই জন্য বার করে সাবধান করার জন্য আমাদের বলছেন যে সেসব লীলা হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্ত না হলে কিন্তু এইসব জায়গাকার কোনো মহিমা তুমি গিয়ে আনন্দ পাবেন না। এই আবার কোথায় এলো, খিচুড়িটা কখন দেবে, এত খিদে পেয়ে গেছে, এরা দেরি করে দেয়, দুটো বেজে গেল, দেখো ওই মোটে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে 12টার মধ্যে, এইসব বুদ্ধি আসবে, দর্শন হবে না, নটা দ্বীপের কোনো জায়গায় যেতে পারবে না। নটা দ্বীপের প্রত্যেক জীবে গিয়ে দ্বীপে গিয়ে প্রত্যেকটা ভক্তিবিনোদ ঠাকুরের ভাবতরঙ্গের যে অনুভূতি, ভক্তিবিনোদ ঠাকুরের ভাবতরঙ্গটাকে হৃদয়তে নেবে, তোমারও ভাবতরঙ্গ উঠবে। ভাবতরঙ্গ কি উঠবে না, ভাবতরঙ্গ ভক্তিবিনোদ ঠাকুরের ভাব উঠছে এক একটা দ্বীপে গিয়ে, সেই সব দ্বীপের সব বর্ণনা, প্রাণ পরে করো একটু জড়জগতারা কিছু দেখো না, তাহলে সব শেষ আর হবে না। সেই জন্য যাক, অনেক কথা বলার আর সুযোগ পেলাম না অল্প কথার মধ্যেই, তাহলে নিবৃত্ত তাহলে পরীক্ষিত মহারাজে দেখো এইসব কথা শ্রবণের অধি। পরীক্ষিত মহারাজ আবার রাসলীলাও শ্রবণ করেছেন, আবার রাসলীলা শ্রবণ করার প্রশ্ন করেছেন, কখনো যদি বিস্তৃত আলোচনা হয় তখন এইসব বলবো। কেন পরীক্ষিত মহারাজে হৃদয়ে ভগবান এই প্রশ্ন জাগ্রত করলেন, জড়জগতের লোকের যেমন প্রশ্ন ইনিও সেই প্রশ্ন করলেন, তার উত্তরটা দিলেন সুখদেব গোস্বামীকে দিয়ে, ভগবানই করে। নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং সুখস্তু স্বয়ং নন্দনন্দন শ্রীকৃষ্ণ, এরা সিদ্ধান্ত কেউ জানে না। এটা নন্দনন্দন শ্রীকৃষ্ণ যে সে সুখদেব গোস্বামী স্বয়ং, মহিমাতে বর্ণনা রয়েছে ভাগবত মহিমাতে। হ্যাঁ আর কৃষ্ণকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে দেখছ সেই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, ভগবানের যে আত্মা দেহি দেহ বিদেন বিভেদ নেই, তথাপি রক্ষিক ভক্তবর এমনভাবে ব্যবহার করেছে, কথাগুলো বলেছে শুনলে তুমি পাগল হয়ে যাবে। হ্যাঁ রাধারানীকে বলছেন ধ্রুব প্রাণ হৃদয় কৃষ্ণের। যাই হোক এসব কোনো সময় আলোচনা করবো বিস্তৃতভাবে। তাহলে নিবৃত্ত তর্ষ তৃষ্ণা যদি এসে থাকে, তার যদি ভব ঔষধাত পৃথিবীর মধ্যে যে এক নম্বর একমাত্র ঔষধ যে হরিনাম, হরিনাম আর হরিকীর্তন, তাই তো হরিলা হরিকীর্তন এটা তো ঔষধ। হ্যাঁ এই ভব ঔষধাত ছত্র মনোবিরামাত, আর এটা থেকে কে বিরাম হতে চায়, কে চায় না শুনতে ভগবানের লীলা কথা, ভগবানের গুণগাথা, ভগবানের অপ্রাকৃত কথা, কে শ্রবণ কীর্তনের বিষয়ীভূত করতে চায় না, কে সে বিনা পশুঘাত, তাকে গালাগাল দিয়ে বলে যে পশুঘাতী, পশুঘাতী ব্যাট, পশুঘাতী ব্যাট, পশুঘাতী ব্যাধ বলা হয়েছে, ও ব্যাধ নিশ্চয়ই সে পশু মারে, তার কষাই সে, তা নাহলে কেউ এমন নেই ভগবানের লীলা শ্রবণের পর বিগলিত হয় না হৃদয়, কিন্তু চাই হলো উপযুক্ত জায়গা থেকে শ্রবণ করা। কোনো কামুক ব্যক্তির হৃদয় যিনি কামেতে জর্জরিত, তুমি তার কাছ থেকে হরিকথা শুনবে হবে না, তোমার কি হৃদয়ে কাম জাগবে, বলি কৃষ্ণ কথা শুনলাম কাম জাগছে কেন, বলে হ্যাঁ ভুল জায়গায় শুনেছো কিংবা অপরাধ করেছো, দুটোর একটা। হ্যাঁ ওই জন্য হরিকথা হরিকীর্তন সব জায়গায় শোনা যায় না, রেস্ট্রিকশান দেওয়া আছে, তাই তো শ্রবণ কীর্তন সময় রেস্ট্রিকশান দেওয়া রয়েছে না, বলেছিলাম আলোচনা প্রসঙ্গে। হ্যাঁ বলছে এইসব আলোচনা কেন, বলছেন যে সর্পচ্ছিষ্ট যথা পায়ো, সব সাপ যেমন দুধেতে মুখ দিলে পরে ক্ষীরেতে বিষ সঞ্চারিত হয়ে যায়, সেরকম বিষয়ী লোক যখন পয়সার ধান দেয় বা কোনো কারণে হরিকথা বলতে বসে, গৌরকিশোর বাবা বলছে ও হরিকথা বলছে না, ওই জায়গাটাকে গোবর জল দিয়ে ল্যাপ আর দশ হাত মাটি খুঁড়ে ফেল, খুঁড়ে দিয়ে গোবর জল আর গঙ্গার মাটি দিয়ে ল্যাপ। ওখানে বললো হরিকথা হয়েছে না, হরিকথা হয়নি, টাকা টাকা টাকা টাকা, পাঠক ঠাকুর বসে টাকা টাকা টাকা টাকা বলেছে। আর বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করবে মায়েদের চুরি বুঝলে এক পাহাড়ের মতো নিয়ে বলছে, একটা রেকর্ড চালিয়েছে, পাঁচ কা পাঁচ কা পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ মানে পাঁচ টাকায় পাবে। আমি শুনে হেসে খুঁটি ভাই মানে রেকর্ডিং করা ও চলছে আর ও চুপচাপ চা খাচ্ছে আড্ডা মারছে, ও রেকর্ডিংটা বলছে মানে যা কিনবে পাঁচ টাকায়, বুঝেছ? বড় আশ্চর্য ধাম এই ব্রজধাম। যাই হোক, তো এখানে কথাটা বলা হচ্ছে যে এখানে ভবৌ সদা ছত্রমাণ মিথ্যা, এখানে বলছেন যে এই ঔষধ পান করবে না খাবে না এমন কেউ আছে কি? পশুঘ্নাত পশুঘাতী ব্যক্তি ছাড়া কেউ এমন নেই, সবার ইচ্ছা করবে, শুনতে ইচ্ছা করবে। এখানে বলছেন উত্তম শ্লোক, উত্তম শ্লোকের গুণানুবাদ। উত্তম শ্লোক কেন বলা হলো এর ব্যাখ্যা বিভিন্ন সময় করা হয়েছে। উত্তম শ্লোক বলা হয়েছে এখানে উদ্গত তমু ইয়াস্মাত স উত্তমা, এই একটা ব্যাখ্যা। আরেক গুরুবর্গ বলছেন উত্তমই শ্লোকাতে, উত্তম গানে যা উত্তম যারা সাধু মা ভাগবত তাদের যারা যার গুণগান হয়ে থাকে তিনি হচ্ছেন উত্তমই শ্লোকাতে, এরম বলে। আর তানার বলা হয় হ্যাঁ উদ্গত তমু ইয়াস্মাত, যাই হোক প্রত্যেকটা ভাবই ঠিক, কেন আঠেরোটা টিকা পাওয়া যায় বিজয় রাঘব থেকে আরম্ভ করে, যে বিজয় ধ্বজ বীর রাঘব, তারপরে তোমার বিশ্বনাথ চক্রবর্তী পাদ, সনাতন গোসাইয়ের দশমের টিপ্পণী আছে, তারপর তোমার এই আমাদের যে সিদ্ধসাঁই পাদ, বল্লভাচার্য, সব পরপর বর্ণনা। এখন সমস্ত টিকাগুলো আলোচনা করলে রসিক ভক্ত তারা দেখেন যে এক এক অ্যাঙ্গেল থেকে সবাই কিন্তু ঠিক বর্ণনা করেছে। বল্লভাচার্য বলছেন এরকম, সিদ্ধসাঁইপাদ বলছেন এরকম, হ্যাঁ বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন এরকম, কিন্তু কোনো দিক দিয়ে নিউট্রালভাবে বিচার করলে দেখবেন কোনো সিদ্ধান্তটাই ভুল নয়। মানে ভক্তর হৃদয়তে কৃষ্ণের এই যে বলছেন ডায়মন্ডের উদাহরণ দিচ্ছিলাম হীরকের, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কৃষ্ণকে যেভাবে বিচার করছে দেখছেন ওটা চলে আসছে অপূর্ব, সব এক একজনের সব ভাব আসছে, ভাবেতে বিভাবিত হয়ে তারা ওই সব টিকাগুলো ভাবে বিভাবিত হয়ে ওই সব টিকাগুলো তারা রচনা করে। কেউ কিন্তু জড় অবস্থায় নেই, বল্লভাচার্য যজ্ঞাবস্থায় টিকা লিখতে গিয়ে তো মহাপ্রভু গালাগাল দিয়েছিলেন না, কেন গালাগাল দিলেন? সিদ্ধস্বামী মানো না, এত বড় সাহস তোমার, এত গর্ব ধরো বলে গালাগাল দিলেন। তারপরে আবার কৃপা করলেন গৌরহরি, কৃপা করে বল্লভাচার্যকে তারপরে আবার তিনি শ্রীধরের অনুগত ব্যাখ্যা করেন। সিদ্ধস্বামীপাদের সিদ্ধান্তকে খণ্ড খণ্ড করে তুমি যদি অন্য কোনো সিদ্ধান্ত স্থাপন করতে যাও অধঃপতন হয়ে যায়, বিরাট বিপদ। কেন? শাস্ত্র বলছেন শ্রীধরম ব্যক্তি নৃসিংহ প্রসাদাত, নৃসিংহদের সাক্ষাৎ আবির্ভাব হয়ে নিজের করকমল সিদ্ধস্বামীপাদের মাথায় ভদ্রকে, সেই জায়গা এখনও আছে পাহাড়ের উপর, ভদ্রকে তিনি তার আবির্ভাব স্থানেও আমি গেছি ভগবানের আশীর্বাদে, সেইখানে সিদ্ধস্বামীপাদের মাথায় হাত দিয়ে নৃসিংহদেব বলছেন যে আমি তো আশীর্বাদ করে সব শাস্ত্র পূর্তি হবে ভদ্রকে সেই জায়গা। হ্যাঁ সিদ্ধস্বামীপাদ ভুল বলেছে এটা যদি বলো তাহলে আর তোমাকে কোনো কথা শুনবে না ভগবান, রেগে যাবে আর কোনো কথাই শুনবে না, তার বিদায় নিতে হবে চিরকালের জন্য ভজন থেকে। এই জন্য বলছেন মহাপ্রভু সিদ্ধস্বামীপাদকে এত মান্য ভগবান সাক্ষাৎ, তাই জন্য বলছেন। তাহলে আঠেরোটা শ্লোকের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিচার বিশ্লেষণ করলে ভাবেতে বিভাবিত হয়ে যে যেই রকম দার্শনিক তত্ত্ব আমাদের সম্মুখে রয়েছেন রেখেছেন তার প্রত্যেকটাই অনোখা, তুলনা করা যায় না, এত অপূর্ব অপূর্ব আলোচনা। তাহলে উত্তম শ্লোক, উত্তম শ্লোকের গুণানুবাদ অর্থাৎ তার গুণকীর্তন কে শুনতে চায় না? বিনা পশুঘ্নাত কেউ নেই। এইভাবে আলোচনা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা জানবার জন্য বড় ঔৎসুক্য ভরে এখনও পর্যন্ত শ্রীল পরীক্ষিত মহারাজ কী সুন্দর প্রশ্ন করে যাচ্ছেন। পরীক্ষিত মহারাজের প্রশ্নগুলো প্রমাণ করে যে একজন সাধক, শরণাগত সাধক, একজন যে ভাগবত শ্রবণ করবে তার যোগ্যতা কেমন হওয়া দরকার। পরীক্ষিত কতটার মানেই হলো টেস্টেড, পরীক্ষিত, হি ইজ অলরেডি টেস্টেড, পরীক্ষিত, পরীক্ষিত একটা হসন্ত যদি দেয় তলায় তাহলে পরীক্ষিত মানে টেস্টেড, অর্থাৎ এই পরীক্ষা, এই হচ্ছে হরিকথা শোনার যোগ্য। গুরুর কৃপায় সম্পূর্ণভাবে তিনি স্নাত হয়েছেন, সেই জন্য গুরুদেব আনন্দের সঙ্গে গুরুদেব শিষ্যকে প্রশংসা করছেন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আমি আলোচনা করেছিলাম, এখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রশংসা করছেন আনন্দের সঙ্গে, আলোচনা করেছি অনেক। সুখদেব গোস্বামী আনন্দের সঙ্গে বলছেন, তোমার মতো ব্যক্তি আহা কি প্রশ্ন করলে। তাহলে এখানে তুমি বলে যাচ্ছেন এখনো যে পিতা মহামে সমরে অমরঞ্জয়ী দেবব্রতাদ্যাতি রথই তিমিঙ্গিলই দুরত্তয়ম কৌরব সৈন্য সাগরম কৃত্বাতরণ বৎসপদম স্ম যদ প্লবাহা। যে চরণ ভেলাকে আশ্রয় করে আমার পিতা পিতামহ আদি এই কুরুক্ষেত্রের মহা ভয়ঙ্কর যুদ্ধেতে যা চরণকে আশ্রয় করে অনায়াসে পার হয়ে গেছে, গেছে না? কুরুক্ষেত্রের যুদ্ধের মতো অন্য কোনো যুদ্ধ পৃথিবী কেন কোনো ইতিহাসে হয়নি, কোনো পুরাণ ভাগবত কোনো জায়গায় কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল তার থেকে ভয়ঙ্কর যুদ্ধ আর কোনো জায়গায়, সবচেয়ে ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধের একটা যদি একবার যদি এক পলকের জন্য দেখে পেলে হট ফেল হয়ে পড়ে যাবে, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। আবার একসঙ্গে বলা যায় যেহেতু কৃষ্ণ ছিল সবচেয়ে ভালো যুদ্ধ হয়েছিল, কেন কৃষ্ণ উপস্থিত ছিল, কিন্তু ভয় লেগে যাবে। তাই এমনি যে পিতা মহামে সমরে অমরঞ্জয়ীর দেবব্রতা দাতি রথেই স্তিমিঙ্গলই দেবতাগণকে অনায়াসে হারিয়ে দেয়। সেই রকম যে পিতামহ এই যে রয়েছে আমাদের দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্ম, এইরকম ব্যক্তি থাকাকালীন অবস্থায় যে যুদ্ধ হয়েছিল বিরাট যেন সমুদ্র, এর মধ্যে কী করে এটা পার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেন এক একজন সব বিশাল কর্ণ ভীষ্ম দ্রোণাচার্য এদেরকে পার হয়ে যেতে পারে কেউ জন্মায়নি, পৃথিবীতে কেউ জন্মায়নি, তথাপি কৃষ্ণের কৃপাতে বেরিয়ে গেল, তার হলো কি না, কৃষ্ণের কৃপাতে বেরিয়ে গেল, একমাত্র কৃষ্ণের কৃপাতে। দেখো কীরকম আশ্চর্য, হ্যাঁ, অশ্বত্থামাকেও মেরে ফেললো তো, অশ্বত্থামা গেল, অশ্বত্থমানে হাতি অশ্বত্থমা, আর যুধিষ্ঠির মহারাজের না বললে হবে না, তা নাহলে ঘাবড়ে যাবে না, এই যুদ্ধের এটা কলাকৌশল, অশ্বত্থমা হত ইতি গজ, গজটা আস্তে করে বলেছিল, অশ্বত্থমা তো মরবে না, অশ্বত্থমা এখন বেঁচে আছে, পিসাইগাঁও নন্দগ্রাম থেকে পিসাইগাঁও উত্তর পশ্চিম কোণে, সেখানে এখনও ভজন করছেন, কে অশ্বত্থমা, ও মরবে না, ও এখনও ভজন করছে, ও গায়ের দুর্গন্ধ, গা থেকে দুর্গন্ধ, পিসাচের যেমন পিসাচ এসে বললে গন্ধ বেরোয় কয়েক কিলোমিটার, অশ্বত্থমার পাশে কেউ দাঁড়াতে পারবে না, এত অভিশাপ লেগেছিল, দুর্গন্ধ হয়ে গেছে, পচা কুষ্ঠরোগীর যেন গন্ধবে তার চেয়েও ভয়ঙ্কর, ও তো কয়েক কিলোমিটার গন্ধ চলে যাবে। অশ্বত্থমা তাদের দুঃখের সঙ্গে এসে আর বাঁচবার ইচ্ছা ছিল না, কিন্তু জানে মোর অমর্ত সে, তখন এটা সেবা করল, ধামের সেবা করলে যার ধাম এমনও হয় কৃষ্ণ কাউকে ক্ষমা করবে না, গৌরাঙ্গ ক্ষমা করবে না, কিন্তু যখনই ধামের সেবা করবে তখন ক্ষমা করে দেয়। ধাম হচ্ছে কৃপার একটা বিশেষ মূর্তি, ওই জন্য জগাইমাদাই ক্ষমা পাওয়ার পরে বললো ক্ষমা করেছো তুমি বুঝো, যদি সেবা দাও, গৌরাঙ্গ বললো ঠিক আছে ঘাটটা পরিষ্কার করবে, ধামের সেবা যেই পেয়ে গেলে হয়ে গেল, তাও ক্ষমা হবে। অশ্বত্থমা এই আশাতে এখনও ভজন করছে, বুঝলো কথাটা, বিরাট ব্যাপার, চলে যাচ্ছে, যাই হোক। তাহলে এদেরকে এর সামনেতে এরকম ধরনের অস্ত্রযুদ্ধ হলো অথচ বেঁচে গেল। আর তারপরে বলছেন আমার কথাই ধরুন, গুরুদেবকে বলছেন দ্রৌণী অস্ত দ্রৌণী অস্ত বিপ্লুষ্ট ইদম মদঙ্গম সন্তান বীজম কুরু পাণ্ডবানম যুগোপ কুক্ষিম গত আতচক্র মাতুশ্চ মেজ শরণম গতায়া। মা শরণাগত হলে পরে কাঁদলে পরে সঙ্গে সঙ্গে যিনি আমার মা উত্তরার গর্ভেতে তিনি ঢুকে গেছিলেন, প্রবেশ করেছিলেন, করে আমাকে এই সব কুরু পাণ্ডবের যে শেষ সন্তান বীজ তাকে এরকমভাবে সুদর্শন চক্র বা গদা ধরে এরকম রক্ষা করেছিলেন, সেই দয়াল ঠাকুর বলছেন আশ্চর্য ব্যাপার। তাহলে উত্তরার গর্ভেতে ভগবান শ্রীকৃষ্ণ প্রবিষ্ট হয়েছিলেন, হয়েছিলেন কিনা, একশো ভাগ সত্য কথা। আচ্ছা, উত্তরার গর্ভে আবির্ভাব, উত্তরার গর্ভে কৃষ্ণ গেছিলেন বলে তাহলে কি উত্তরার ছেলে বলবো নাকি? গর্ভে তো গেছিল, হ্যাঁ ছেলে বলবো না? উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়েছিলেন কৃষ্ণ, তা উত্তরাকে উত্তরার ছেলে কেন বললো না? উত্তরার ভক্তিটাকে কুন্তিদেবীর ভক্তিত্বকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কুন্তিদেবীর বইটা পড়েছ কি? কুন্তিদেবীর বইটা পড়ে দেখিনি এখনও বন্ধু, নিয়ে রেখে দিয়েছে। কুন্তিদেবীর ভক্তির থেকেও উত্তরার ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছিল, এমনকি দ্রৌপদীর ভক্তি থেকেও উত্তরার ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছিল। রসিক ভক্তগণ বিচার করেছে, কেন মহারাজ আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব কথা শুনে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দেবো, বেশি মাথা খারাপ করবো না, হ্যাঁ গম্ভীর কথা এসব। বলে দেখো, যখন দ্রৌপদী বিপদে পড়েছিলেন, দ্রৌপদী প্রথমে বিচার করেছিলেন কি করি, এ তো এখন বদমাইশি করছে, তখন কি করেছিলেন? প্রথমে ভেবেছিলেন এই যে এখানে সবার মধ্যে পিতামহ ভীষ্ম আদি আছেন জ্যেষ্ঠ, ওরা নিশ্চয়ই বাধা দেবে, তো নেই বাধা দেবে, এই আশায় ছিলেন। তাও যখন হলো না, তখন যে পিতামহ ভীষ্ম আদি সব তো হলো না, তা কেউ বাধা দিল না, তা বললেন ঠিক আছে আমার স্বামী যে যুধিষ্ঠির মহারাজ আছেন তিনি বাধা দেবে। তাও যখন হলো না, ভীম বাধা দেবে, অর্জুন বাধা দেবে, এ তো কেউ ভীমের বীর্য অর্জুন সহন করতে পারবে? কেউ কিছু বললো না। তারপর আস্তে আস্তে আস্তে আস্তে নিজেকে নিজে বাঁচাবার জন্য কাপড়টাকে টানতে আরম্ভ করলো, নিজেকে নিজে বাঁচানো, যার জন্য কৃষ্ণকে যখন বলেছিলেন তুমি তো এলে না সঙ্গে সঙ্গে, বলে সঙ্গে সঙ্গে আসবো কী করে, তুমি তো আমার উপর নির্ভর করো নাই, তুমি প্রথমে নির্ভর করেছিলে সবাই যারা আছে জ্যেষ্ঠ তাদের উপর, তারপর নির্ভর করেছে পঞ্চস্বামী আমার বলবান এদের উপর, তারপর নিজের মানে নিজের ক্ষমতার উপর নির্ভর করেছে কাপড় টেনে ধরেছিলে, আমাকে যখনই তুমি দু হাত তুলে গোবিন্দ বলেছিল তখন আমি এসেছিলাম কি না? সঙ্গে সঙ্গে এসেছি। তাহলে দ্রৌপদী সঙ্গে সঙ্গে কৃষ্ণের শরণাগত হয় নাই, কুন্তী মাতাজিও তাই, কুন্তী মাতাজিও ক্ষণে ক্ষণে বিভিন্ন প্রসঙ্গ বলেছেন যে তার মধ্যেও অন্য অন্য গন্ধ আছে, হ্যাঁ আমার ভাইয়ের ভাইয়ের ছেলে ইত্যাদি গন্ধ আছে। কিন্তু উত্তরার যদি কথা আমি আলোচনা করতে বসি তখন তুমি অবাক হয়ে যাবে, ভাগবত থেকেই যদি অল্প আলোচনা করতে মাথা খারাপ হয়ে যাবে। উত্তরা যেই দেখলেন যে আমার জীবন যাই যাক, আমার সন্তান বীজ যা আছে পঞ্জাবের এটা নাশ করে দেবে, তখন উত্তরা কাউর উপর নির্ভর করে নাই, করেছিল কি? সঙ্গে সঙ্গে লেখা আছে, সঙ্গে সঙ্গে যেই বিপদ দেখছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে চিৎকার করতে আরম্ভ করে। তাহলে উত্তরার কতখানি কৃষ্ণের উপর আস্থা, কাউর কাছে না। ওই জন্য ভক্তি বোঝা যায় এই কার উপর তুমি আস্থা করছো। উত্তরা কাউর উপর আস্থা করেনি, ডাইরেক্টলি যখনই বিপদ এসছে কৃষ্ণের স্মরণে। আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় সর্বশ্রেষ্ঠ সমাধান, কোর্টে কাচারিতে মারামারি কোনো খুনি না করে আমাদের যে কোনো সমস্যা জীবনে আসুক, উত্তরার থেকে একটা ভালো একটা একটা শিক্ষা পেলাম। আমাদের জীবনে যে কোনো সমস্যা আসবে, যে কোনো একটা আসবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের শরণাগত হয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় সমাধান, এর চেয়ে বড় সমাধান আর কিছু নাই। কিন্তু কৃষ্ণেতে বিশ্বাস দরকার, ঐকান্তিক বিশ্বাস, কোনো কথা নেই, যদি যাচ্ছে যাবে এরম নয়, ডাইরেক্টলি উত্তরার মতো এই দেখছে বিপদ সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে চিৎকার করে আনলো। এই বিচার থেকে রসিক ভক্তগণ বলছে উত্তরার ভক্ত অনেক শ্রেষ্ঠ। উত্তরার জীবন কাহিনী যদি দেখো তাহলেও অবাক হয়ে যাবে। যার জন্য যাই হোক, এইসব কথা আজ আমি সন্ধেবেলাতে আলোচনা প্রসঙ্গে এইসব কথা উত্থাপন করব। কি করে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী হরিকথা বন্ধ করে দিচ্ছেন, নবম স্কন্ধ পর্যন্ত আলোচনার প্রবচন, তোমার তো ক্ষুধা তৃষ্ণা লেগেছে, একটু ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি করে আসো, সমানে তুমি হরিকথা শুনছো বেশ কদিন হয়ে গেছে। তখন এইখানে পরীক্ষিত মহারাজের এখানেই পরীক্ষা, ওই জন্য নাম আগে থেকেই দেওয়া আছে নিত্যকাল পরীক্ষিত, টেস্টেড পরীক্ষিত, নৈশাতি দুঃস্বহা সুতমাম ত্যক্তোদম বিবাধতে পিবন্তম তন্মখাম যচ্ছুতম হরিকথামৃতম। আপনার সে মুখের যা বিগলিত হরিকথামৃত এই প্রবাহ অনর্গল আমি তো পান করছি, আমার তো ক্ষুধা তৃষ্ণা নাই, গুরুদেব দয়া করে বলুন বন্ধ করবেন না, আপনি বন্ধ করবেন না দয়া করে বলুন। গুরুদেব দেখছেন এ শ্রবণের কতটা আকাঙ্ক্ষা, এই জন্য সদ্গুরু বৈষ্ণব আগে দেখে কার কতটা শ্রবণের আকাঙ্ক্ষা, তারপরে ঠিক সেই পরিমাণে তত্ত্ব সিদ্ধান্ত উপস্থাপন করে, না হজম করতে পারবে না। একটা অজ্ঞ ব্যক্তি তাকে মুখটা খুলে রস পান করাতে আরম্ভ করলো, বোঝো রস হয়ে গেল তার অকালে মৃত্যু হবে না। ওই যে যার যেরম অবস্থা গুরু বৈষ্ণব অন্তর্যামী বোঝেন, সেই সভাতে ঠিক সেই রকম কথা আলোচনা করেন যাতে সেখানকার লোক যেন বিকৃত বুদ্ধি সম্পন্ন না হয়, তাই তো। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বাই প্রশংসা করেছিলেন, কোন কী জন্য, যখন পরীক্ষিত মহারাজ পরিষ্কার বলেছিলেন অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহ ইয়ৎ কার্যম ম্রিয়মান সর্বথা। এইটাকে প্রশংসা করে গুরুদেব বলছেন বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোকহিত নিপাহা, হে নিপহে রাজন তোমার মতো প্রশ্ন কেউ তো করতে পারে না, এত সুন্দর প্রশ্ন তুমি করেছো, সমস্ত জগতের মঙ্গলের জন্য তুমি এ প্রশ্ন করেছো, আমি জানি তুমি মহাভাগবত। গুরুদেব জানে ভাগবতের চার পাঁচ জায়গা পরিষ্কার বলা যে এসো মহাভাগবত, আর মহাভাগবত যে হবে সে কোনো ভুল করতে পারে, ক্ষুধা তৃষ্ণা তার লাগে, তাহলে কী ভাগবতের সিদ্ধান্তগুলো শুনবে, ডিভিজিতে আসে ধীরে ধীরে চালাবে মন ঠান্ডা করে, কেউ ফুল মালা গাচ্ছ, অনেক বেশ কয়েকটা মন্দিরে আমাদের আমার কথাতে এটা করেছে, যে মালা গাঁথবে এখানে সে অন্য কথা বলবে না, ওইখানে চালিয়ে দেওয়া হচ্ছে ছোটো ছোটো বক্স প্রত্যেক জায়গা, যে রান্না করছে সে অন্য কোনো কথা বলবে না, রান্না করতে কথা বললো থুতু গেছে ভগবানের ভোগে, প্রচণ্ড রেগুলেশন তৈরি করো, এই জায়গাটাকে এমন করো যেন বৃন্দাবন ফেলে দিয়ে লোকে এখানে আসবে বলে এটাই বৃন্দাবন, যে কথাটা বলতে গিয়ে আমি বলেছিলাম না নীলাচল ধামে কেন যাবে, নীলাচল ধামে কেন যাবে গৌড়ীয় বৈষ্ণবরা, ভক্তিমত ঠাকুর বলছে কেন যাবে শুনে রাখো, এটা হচ্ছে গৌড়ীয় বিপ্রলম্ব রসের সর্বশ্রেষ্ঠ আস্বাদন ক্ষেত্র। তাহলে আমাকে যদি কেউ বলে কোথায় যাবেন, আমি বললাম গম্ভীরাতে যাব, গম্ভীরাতে যাবেন না গোবর্ধনে যাবেন, আমি গম্ভীরাতে যাব, গম্ভীরাতে গেলে আমার গোবর্ধনও দেখা হবে, আমার রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব দর্শন, কেন ওখানে বিপ্রলম্ব ভাবে যে গৌর হরি সর্বদায় হরির অন্বেষণ করছেন, রাধা ভাব সুবলিত, হ্যাঁ নৌমী কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণই তো, তাহলে ওখানে গেলে আমার সর্বশ্রেষ্ঠ লাভ হবে, মনে হবে যে আমি গম্ভীরার একটা ছোটো ঘরেতে চলে এলাম, না গম্ভীরার ওই প্রকাশ্যে ঢুকে পড়া মানে বাস্তব বৃন্দাবনে আমি চলে এসেছি, তাই কিনা, তাহলে বৃন্দাবন বাহ্য দৃষ্টিতে না গিয়ে গম্ভীরাতে গেলে বৃন্দাবন দর্শন হবে, ওখানে গৌরহরি যে রসাস্বাদন করেছেন সেটা অনন্তকালের ইতিহাসে কেউ আর বিচার করে কিছু অন্য অল্টারনেটিভ করতে পারবে না। তোমরা যারা ভবিষ্যতে বিশাল উন্নতি লাভ করবার জন্য আসার একটা বুক বেঁধেছ, তাদের জন্য আমার এইটাই অনুরোধ, কেন লাফালাফি করো না, করলে কিন্তু পড়বে, সবসময় চিন্তা করবে, একটা একটা গ্রন্থ এখন বর্তমানে কম্পাইল হচ্ছে চেতনা জাগরণের, বাংলা তো দুবার হয়েছে হিন্দি হয়ে গেল, এখন হচ্ছে একটা গ্রন্থ সেটা শুনে একটা বড় বৈষ্ণব, তার বয়স প্রায় 90 বছর, তার সামনে কালকেই এখানে আসার আগে সকালবেলা দেখা করেছিলাম, না কালকে না কালকে না কালকে না তো কালকে তো চলে পরশু দিন দেখা করে বলছি মহারাজ, মহারাজকে দেখালাম সব কিছু যেগুলো বেরিয়েছে এগুলো, মহারাজ জানে, বললাম মহারাজ মহারাজ যে এখন কী হচ্ছে, বলে এখন একটা গ্রন্থ সুন্দর হচ্ছে প্রভুপাদের অনুমোদিত, বলে কী গ্রন্থের নাম কী, বললাম ভাগবত ধর্ম বিপন্ন, হ্যাঁ এইটাই করতে হবে, নেচে উঠলেন আনন্দ, হ্যাঁ এটা তাড়াতাড়ি করতে হবে, এটা আগে ভাগবত ধর্ম বিপন্ন, এর মধ্যে সমস্ত গৌরীর সিদ্ধান্ত দিয়ে কে কোন পথে যাচ্ছে। যেমন নিজের আয়নার সামনে মুখ রাখলে দেখতে পাবে মুখটা কত বিকৃত, সেরকম ওই গ্রন্থটার সামনে দাঁড়ালে কে কত ব্যবিচার করছে সব ধরা পড়ে যাবে। আর একটা গ্রন্থ হবে গৌড়ীয় দর্শনের আলোকে ভাগবত সব, কিন্তু বেঁচে থাকতে থাকতে হলে হয় নালে গেল আর কি, গুরুবর্গের আনুগত্যে যদি হয় ভালো, তা তাদের সিদ্ধান্ত। কখনো কেশব গোস্বামীর সিদ্ধান্ত দেখেছো তো, সব গ্রন্থেই তাই, কখনো কেশব গোস্বামীর সিদ্ধান্ত আলোচনা, পরমেশ শ্রীধর গোস্বামী মহারাজের, কখনো ভক্তি মাধব গোস্বামী, ভক্তি সব পুহপাদের সিদ্ধান্ত সব একই। তার বাইরে আমরা যাব না, আমরা আমাদের যে পুহপাদ যা শিখিয়েছেন ভক্তিমীর ঠাকুর তার অ্যাকচুয়াল বাইরে আমরা যাব না। সেই যত বড় পাণ্ডিত্য দেখা বুঝতেছো আমরা যাব না, আমরা এই পুহপাদের পেছনে থাকবো, শরণাগত হয়ে গুরুবর্গে আমাদের যা কিছু লভ্য ভগবান গুরুবর্গ মেপে আমাদের দেবেন, এই জন্য ছটফট করতে হবে না। তাহলে বোঝা গেল, তাই গুরুদেবকে শিষ্য যখন প্রার্থনা করছেন, গুরুদেব যখন এই সব প্রশ্ন করেছেন, তখন প্রশ্ন শুনে গুরুদেব অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন, এই প্রশ্নই তো প্রশ্ন, বরিয়ানে সতে প্রশ্ন কিত লোকহিত নিবাহা আত্মবিৎ সন্মত পুংসাম স্বতব্যাদিসু জপরাহা। বলেছেন তো আত্মবিৎ সন্মত, যারা আত্মতত্ত্ব সব বিরাট আত্মতত্ত্ববিদ, তারা আনন্দের সঙ্গে সঙ্গে হ্যাঁ এই প্রশ্নই দরকার, যেমন এই মহারাষ্ট্র বললে হ্যাঁ এই গ্রন্থটা আগে করতে হবে। আত্মবিদ সন্মত, হ্যাঁ আত্মবিদ নয় অনাত্মবিদ, সে তো অনেক কথা বলবে, অনেক তর্ক করবে, তাতে আমাদের কী যায় আছে, তাতে সে আচার্যের ভূমিকায় থাকুক যে ভূমিকায় থাকুক, আমাদের দেখার দরকার নেই, সে তর্ক করতে পারে না। এখন এখন সব হাল ধরেছে কারা, বলেছিলাম না ল্যাচকাটা কি বলতে হবে না, সবাই এরকম নয়, আসল রাস্তায় চলতে হবে, তারপর কোনো কথা বলার যোগ্যতা হবে, তারা নিজে না পালন করলে হবে না। আজকে তাহলে এই শ্লোকের আলোচনা করে আমি এখানেই, তোমাদের কেউ ক্লান্ত হয়ে গেছে, কেউ ঘুম পাচ্ছে, আজকে প্রসঙ্গ থাকুক, হ্যাঁ দেখছি সব ঘুমাচ্ছে বলে হয়নি, যাই হোক এখানে এই আলোচনা হলো। তাহলে আমাদের আজকে আলোচনা প্রসঙ্গে এখানে দেখলাম সুখদেব গোস্বামীকে পরীক্ষার্থে পরীক্ষিত মহারাজের কাছে কথা বন্ধ করে দিয়েছিলেন, তারপর দেখি কিন্তু প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা, দুর্বার ইচ্ছা, মানে হ্যাঁ তাহলে এই যখন দুর্বার ইচ্ছা এবার তোমার এইসব কথা শোভনের অধিকার হবে বলে ধীরে ধীরে এবার আরম্ভ করলেন, গুপ্ত কথা শুরু করলেন এখানে। আর শুনে কি করলেন এখানে, পরের পরিস্থিতি বর্ণনা করছেন যে সমস্ত পৃথিবী কাঁদতে কাঁদতে পৃথিবীকে নিয়ে ব্রহ্মা ক্ষীরসাগরের তীরে গিয়ে অনেক কথা বললেন। হ্যাঁ গৌর ভূত্বাশ্রুমুখী খিন্যা, হ্যাঁ খিন্যা ক্রান্দন্তি করুণম বিভো উপস্থিতান্তিকে তস্মৈ ব্যাসনম সমৌচত, নিজের দুঃখের কথাটা বললো, কি বললে ব্রহ্মার কাছে কি কে পৃথিবী দেবী ব্রহ্মা তদুপধারিয়াথ, সেই কথা শুনে সহ দেবই স্তয়া সহ, তাকে নিয়ে স্তয়া মানে হচ্ছে পৃথিবী দেবীকে নিয়ে, দেবতাগণকে নিয়ে কি করলেন, জগাম সত্রিনয়ন স্থিরম ক্ষীরোপয় নিধে, ক্ষীরসাগরের তীরে গিয়ে ক্ষীরসাগরে কে বসে কে শুয়ে রয়েছেন, ক্ষীরসাগরে ক্ষীরত গোসাই, ক্ষীরত গোসাই বি ক্ষীরত গোসাই কে নাম কি, হ্যাঁ বিষ্ণু নাম কি, হরিকথা শুনেই না, মাঝে মাঝে বলতাম না আমি ক্ষীরত গোসাই অনিরুদ্ধ বিষ্ণু, ক্ষীরসাগরে যিনি আছে তিনি তো অনিরুদ্ধ বিষ্ণু, সমস্ত জীবের সমষ্টি ব্যষ্টি জীবের যত আছে তার সমষ্টিগত যে পরমাত্মা যে রয়েছেন তার নাম হলো কে, ক্ষীরত গোসাই অনিরুদ্ধ বিষ্ণু, ইনি হচ্ছে এ নাম। তার কাছে গিয়ে সমস্যার কথা বলতে আরম্ভ করলেন, তত্র গত্যা জগন্নাথম দেবদেবম বৃষা কপিম, হ্যাঁ পুরুষম পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিতম, আচ্ছা পুরুষের ক্ষেত্রে অনুসা বিসর্গ দেওয়া হলো না কেন, এনে এই দেওয়া হলো কেন, তার কারণ হলো পরব্রহ্ম যে ভগবান তাকে ক্লিবলিঙ্গ হিসেবে বলা হয়, বুঝলে, সেক্ষেত্রে অন্য লিঙ্গে যায় না, সেই জন্য এখানে বলা। সেই জন্য পুরুষম পুরুষ সুক্তে ন উপতস্থে সমাহিতাহা, পুরুষোত্তমন্ত জানো তুমি, ওখানে মন্দিরে করো না, ওম সহস্র শেরশাহ সহস্রবাদ করো তো মন্দিরে সবাই করে, এটা হলো তোমার বিধি মার্গে করতে হবে। আর যদি বড় রাগ হয়ে যায় তাহলে আবার অন্যরকমভাবে করতে হবে। বুঝতে পারছো কথাটা কী বললাম? যদি রাগ উপস্থিত হয়, বড় রাগ হয়েছে আমাদের উড়িয়া উড়িষ্যা ভাষা কি রাগ হয়েছি, রাগ হয়েছি, কোন রাগ হয়েছি, কোন রাগ হয়েছে এটা সেটা জানতে হবে। যদি বিষয় রাগ ছেড়ে দিয়ে কৃষ্ণের প্রতি অনুরাগ, ব্রজ ব্রজ ব্রজ ব্রজের যে ব্রজবাসীগণ তার রাগে যদি তোমার হৃদয় রঙিন হয়ে যায়, হ্যাঁ তাহলে তো কোনো কথাই নেই। ওই জন্য দোলেতে যে রং দেওয়ার ব্যাপার থাকে, ওই রঙটা হৃদয়কে রঙিন করা, হৃদয়কে রঙিন করতে হবে। হ্যাঁ ব্রজবাসীদের ওখানে সব গান আছে, তারপরে তোমার তুলসীদাসজি গেয়েছেন, তারপরে তোমার সুরদাসজি বিভিন্ন রকম গান লিখেছেন, তা ওগুলো সাধারণ জীবের গাওয়ার অধিকার নেই, কিন্তু গেয়ে ম্যা এক পয়সার ভাব নেই, ও গেয়ে ফেললো, এটা রং দেচু নারিয়া বলে গাইতে আরম্ভ করলো, ওগুলো সাধারণ জীবের জন্য নয়। এখানে দেখছি তাহলে সেখানে গিয়ে পুরুষ সুক্ত মনে মন্ত্রের দ্বারা তাকে আরাধনা করতে আরম্ভ, সেখান থেকে একটা আওয়াজ পেল, কি আওয়াজ বলছেন, গিরম সমাধৌ গগনে সমীরিতম নিশম্য বেধাস্ত্রিদশানুবাচ। ত্রিদশের অধিপতি ভগবান কি করলেন, হ্যাঁ বলছে উবাচ বলছেন, শুনতে পেলেন গিরম সমাধৌ, তাহলে সব দেবতারা কিন্তু ক্ষীরসাগরের তীরে পৌঁছালেও সবাই কিন্তু দেখতে পায়নি, ওই যে সমাধৌ সমাধির দ্বারা কে দেখেছেন, ব্রহ্মা আর বিষ্ণু, এই ব্রহ্মা আর শঙ্কর, বাকি দেবতা দাঁড়িয়ে রয়েছে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু ব্রহ্মা দেখছেন। কি দেখছেন? ব্রহ্মা বলছি অপূর্ব সুন্দর শ্যাম মরকত, অপূর্ব রূপ দেখতে পাচ্ছেন ভগবানকে, ভগবান গম্ভীরভাবে বলছেন, সে বাক্যটা আকাশেতে উত্থিত হয়েছে যখন শুনতে পাচ্ছেন, কথা বুঝছ, বাকি কেউ কিন্তু আর না, বলছে এই জন্য বলছেন, সেই সব শুনে এবার চিন্তা কী বললেন, সেসব যে শুনলেন, বলছেন ভগবান বলছেন, বলছে তোমরা যাও, সমস্যার কিছু নেই, আমি এসব জানতে পেরেছি কি কি সমস্যা কি কি হয়েছে। বলছেন গিরম সমাধৌ গগনে সমীরিতাম নিশম্য বেধাস্ত্রী দশানুবাচ গাং পৌরুষেম মে শৃণুত আমরাহা পুনর বিধিরিয়তাম আসু তথৈব মা চিরম। যা বলছি সেটা পালন করো, আমি যা তোমরা বলতে এসছো সেগুলো আগেই জানি, পুরৈব পুংসম অবধৃত ধরাজরো ভবদ্ভীর অংশই যে যদ উপজন্যতাম, তোমরা যদুবংশে বিভিন্ন অংশেতে জন্মগ্রহণ করো দেবতাদের অংশ নিয়ে, আর আমিও শীঘ্রই আসবো, বাসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর জনিষ্যে জন্মগ্রহণ করব তৎপ্রিয়ার্থম। হ্যাঁ সম্ভবন্ত সুরস্ত্রী, যারা সুরস্ত্রী তারাও বিভিন্ন অংশে জন্মগ্রহণ করো আমার লীলা পুষ্টির জন্য, আমি আসছি। আর বাসুদেব কলানন্ত সহস্র বদন সরাট অগ্রত ভবিতা দেব হরে হে প্রিয় চিকিৎসায়া চিকিৎসায়া। ভগবানের লীলাকে পুষ্টি করবার জন্য সংবর্ধনের জন্য আগেই তার যে অগ্রজ বলদেবজি মহারাজ, তিনি বাসুদেব কলানন্ত সহস্র বদন সরাট, এখানে সহস্র বলতে এই অর্থে ধরবে না, সহস্র বলতে হাজারটা, এখানে এই যে কথাগুলো আছে এই সহস্র বলতে অনন্ত, এর ব্যাখ্যা আছে বিভিন্ন রকম, অনেকে সহস্র বলতে মানে হাজার তা নয়, ওম সহস্রে সহস্রপাদ এই যে কথা, এর মধ্যে টিকাকাররা বলছে না সহস্র বলা রয়েছে, ভাব অর্থে বলা রয়েছে, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে সহস্রে সহস্রপাদ, সহস্র হাত পা নাক মুখ অখিশির মুখম ইত্যাদি যে বলা রয়েছে এর মধ্যে অর্থ হলো অনন্ত, এর অর্থ হাজার নয় তাই না, এই যে অনন্ত হাজার ইত্যাদি কথা বলা থাকলে এটা অনন্ত সত্যি, যাই হোক অনন্ত দেব ভগবান পরাশর অখিলেশ্বর যদি আমাদের হৃদয়ে না আসেন তাহলে কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করা আজ আমাদের বৃথা হয়ে যাবে। যে কোনোভাবেই তোমাদের আজকে রাত্রে যে কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করো আজকে পুরো দিন, আর যেন আজকের পরে যেন ভুল না হয়, কৃষ্ণের আবির্ভাব তিথি যেন সঠিক আমাদের পালন করা হয়। কৃষ্ণ আমাদের ছেড়ে পালাতে পারবে না, কৃষ্ণ নির্দয় নয়, বরঞ্চ আমরাই ভুলভাল করি, কৃষ্ণ ছেড়ে যেতে চায় না। যেটা তোমার এ বলেছিল কি সুদাসজি বলেছিলেন না, কুয়াতে পড়ে গেছিলেন, আমি হরিকথা তো আমার আছে দেখি, হ্যাঁ, হাত ছুড়াকে যাতে হো নিবল জানিকে মোহে, হাত ছড়িয়ে পালাচ্ছ তুমি আমাকে দুর্বল ভেবে, হৃদয় হৃদয় তবে যাবে যাওগে তব সবল জানু মে তোহে, যদি হৃদয় থেকে চলে যেতে পার তা তোমাকে সবল মনে করব। কেন কুয়াতে পড়ে গেছেন কে সুদাসজি, কৃষ্ণ তাহা কৃষ্ণ বলে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কুয়া থেকে তুলে ওকে বার করে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সুদাসজি জোরে ধরেছেন আত্মা, এই ছেড়ে দাও আমাকে, আর না তুমি মেরে কানা ইয়াও তুমি আমার কৃষ্ণ, বল না না আমি তো গ্রামের ছেলে, হ্যাঁ দেখেছি তোমাকে পরে তুলে দিলাম, বল না তোমাকে ছাড়বো না, ঠিক বুঝে গেছি, তখন জোর করে হ্যাঁচকা মেরে পালিয়েছে কৃষ্ণ। তখন দুঃখের সঙ্গে বলছে হাত ছাড়িয়ে পালাচ্ছ, বড় বলশালী তুমি মনে করেছো নিজেকে, কিন্তু হৃদয় খেয়ে যেতে পারবে কি, তাহলে মনে করবো তুমি বলশালী। এই হচ্ছে ভক্তের শক্তি, ভক্তির শক্তিতে সব জয় করা যায়, ভগবানকে নিয়ে খেলা যায়, ভগবানের কাঁধে ওঠা যায়। এক এক মহাজনদের কথা বললে, দুই একটা কথা বলে আমি ওদের বিশ্বাসটাকে বাড়াবার জন্য বাকি রাত্রি করব। পরম পূজা শ্রীধর গোস্বামী মহারাজ, এ কথা আমার অভিজ্ঞতা পেয়েছ, যখন আসামেতে তোমার এই যে কী জায়গাটার নাম সর্বক, সর্বকে বিজ্ঞা প্রতিষ্ঠা হবে, প্রভুপাদকে হাতির পিঠে করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি থেকে নামিয়ে ট্রেন থেকে, প্রভুপাদ গেছেন, তার পরের দিন বিজ্ঞা প্রতিষ্ঠা, প্রভুপাদ পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজ, তার নাম হচ্ছে রায় রামানন্দ প্রভু, ব্রহ্মচারী নাম ছিল, রামানন্দ প্রভুকে বলেছেন আপনি সমস্ত ব্যবস্থা করে যখন সব প্রস্তুত হয়ে যাবো আমাকে ডাকবেন আমি যাব, মানে প্রতিষ্ঠা করে যা করে। পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজ বিগ্রহকে এত আদরের সঙ্গে সব পরিষ্কার করেছেন, করে কাপড় চোপড় পরিয়েছেন, আর প্রেমেতে মালা পরিয়ে দিয়েছেন একটা, তার খেয়ালই নেই যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে তারপর মালা পরাবে, আগে আমাদের অমঙ্গলা দূরীকরণ হয়, অমঙ্গলা ভয় বোঝো, চৈতন্য চরিতামিতে দেখবে গোপাল যখন আবির্ভাব হলো আগে তাকে সাধারণ জলেতে আগে নিয়ে গিয়ে অমঙ্গলা, সাধারণ মানে এটা অভিষেক শুরু হবে আর কি, আগে অমঙ্গলা দূরীকরণ মানে গায়ে যে ময়লা পত্রস্থ হয় তারপরে অভিষেক শুরু। এইরকমভাবে কী কথা বলছিলাম এক্ষুনি, হ্যাঁ, তখন তাকে সেখানে এখানে অভিষেক হয়নি, তাকে গা পা পুঁচে পুঁচে এবার ভালো করে কাপড় চোপড় পরিয়ে মালা পরিয়ে দিয়েছেন, তার আর খেয়াল নেই, প্রভুপাদকে ডেকেছেন, প্রভুপাদ বিজ্ঞের প্রতিষ্ঠার সব ব্যবস্থা হয়ে গেছে, আপনি এবার দয়া করে যদি আসেন ভালো হয়। প্রভুপাদ বলল আপনি যান আমি আসছি, প্রভুপাদ ঘর থেকে বেরিয়ে নাট্যমন্দিরে উঠলেন, নতুন মন্দির নতুন বিগ্রহ, হ্যাঁ, ফটো রেখে পুজো হচ্ছিল কিছুদিন, ওই নিমানন্দ প্রভুকে বলেছিলেন আপনি হরিনাম দেবেন, প্রভুপাদ বলেছিলেন না আমার তো সময় হয় না, প্রভুপাদ একটা জীবনে কি করেছিলেন জানলে হাওয়া হাওয়া করে কাঁদতে আরম্ভ করবেন, সহ্য করতে পারবেন, একজন মানুষ একটু সাধু ইরম করতে পারে, হ্যাঁ, সারা জীবনে কিছু আরাম বলে তার নাই, এসব কথা আর পরে তুলব প্রসঙ্গ কমে। তো আবির্ভাব কী করে হলো সেটি তো বলতে গিয়ে এটা তুলছি, প্রভুপাদ এখানে ওপরে উঠেছেন নাট্যমন্দির, যেমন সিঁড়ি আছে ওপরে উঠে পদ্মাটাকে সরিয়ে ঘরে ঢুকতে যাবেন, ঢুকতে গিয়ে বিজ্ঞের দিকে তাকিয়ে বলছেন এ তো প্রতিষ্ঠা হয়ে গেছে আর আমি কী প্রতিষ্ঠা করব, পরিষ্কারই কথা বললেন প্রতিষ্ঠা তো হয়ে গেছে আর আমি কী প্রতিষ্ঠা করব, মানে রায় রামানন্দ অর্থাৎ শ্রী শ্রীধর গোস্বামী মহারাজের ভালোবাসাতে, ভালোবাসায় যে মালা দিয়েছেন বিগ্রহকে, মালা দিয়ে যে আদর করেছেন নন বিগ্রহের প্রাণ চলে এসছে, প্রতিষ্ঠা কাকে বলে, প্রতিষ্ঠা কথার মানে কি, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামারপতি হইবেন সদা, সদা ভাব মানে কি বিগ্রহ, আমাকে করুণা করার জন্য বিগ্রহ উদ্ধারণ করেছে, তুমি খেতে দিলেও বলবে না, না দিলেও বলবে না, এটা হচ্ছে বিশেষ বিগ্রহ, তা বলে যদি বলে এটা পাথরের এ তো বলে না, এ তো তামার বিগ্রহ, এ তো এর বিগ্রহ, এরম বলো না, বিগ্রহ মানে বিগ্রহ, এটা ইচ্ছে করে এমন রূপ ধারণ করেছে, সেবক আমাকে যে অত্যাচার করুক সেবা করুক আমি কিছু বলবো না, পারে না ঘুম থেকে উঠতে, সাড়ে চারটে আরতি করে পাঁচটা করে দিল, আর দে তাও কর, তাও কর, তাও কর, চলবে। সনাতন গোসাই বলছে আমি নুন কোথা থেকে পাবো? আর নুন তো একটু জোগাড় করতে পারো, আমি নুন ফুন জোগাড় করতে পারবো না, তোমার ইচ্ছা হলে তুমি জোগাড় করে না। আচ্ছা আমি যদি জোগাড় করি তোমার তো আপত্তি নেই, আমার আর কিসের আপত্তি? আজকে বলবে নুন দাও, কালকে বলবে মিষ্টি দাও, আমি অত পারবো না, শুকনো রুটি আছে খেলে খাও নাহলে যাও। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলে বারে ভালো হয়েছে তো, কানমূলে খাইয়ে দিচ্ছে কৃষ্ণকে, তাই না? ভক্তের ভালোবাসা এরকম। গুরু মহারাজ কী করেছেন, একদিন শীতকালে বিগ্রহ সেবা করে মদন মোহন কথা বলা বিগ্রহ খেজুর গাছে উঠেছেন, খেজুর গাছেতে চড়তো চুরি করতে, তাড়াতাড়ি লোকে হে কেড়ে, আর মদন মোহন এখানে কেটে গেছে, সেই বিগ্রহের এখানে কাঁটা রয়েছে, খেজুর গাছ থেকে নামতে গিয়ে কাঁটা লেগে গেছে, রস চুরি করতে উঠেছে। সেই বিগ্রহ গুরু মহারাজ সেবা করতেন, বাংলাদেশে ছিল, এখন গয়াসপুরে আছে। গুরু মহারাজ শীতকালে হঠাৎ কী ভাবেতে ভুলে গিয়ে লেপচাপা না দিয়ে চলে গেছেন বাইরে, বাইরে গিয়ে মন্দির ফন্দির বন্ধ করে শুয়ে রয়েছে, না কাঁপছে শরীর ঠকঠক ঠকঠক করে কাঁপছে, কী ব্যাপার, জ্বর এলো নাকি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাঁপছে, হঠাৎ তো টন্ডা এসে। হ্যাঁ মদন মোহন বলছে বেশ ভালো তো, আমাকে চাপা বাবা না দিয়ে নিজের লেপের তলায় রয়েছ, সঙ্গে সঙ্গে লাফিয়ে রে। মদন মোহন কী বললো, তাড়াতাড়ি করে চান করে আবার ভেতরে গিয়ে দেখে রি লেপ দিতে ভুলে গেছি ঠান্ডার সময়, হায় হায় হায়, পুনঃ পরে আর ওঠে। গুরু মহারাজকে দেখেছো বৃদ্ধ বয়সে, দেখো নি, উড়ি বাবা রে, সে দণ্ডবাদ দেখলে তুমি কেঁদে ফেলবে, উঠতে পারে না, এরমের কাঁপে, একশো বছর বয়স দণ্ডবাদ করে উঠছে, ওটা দেখলে কৃষ্ণ দিকে থাকে, ওটা দেখলে তুমি কেঁদে ফেলবে। ভক্তি কাকে বলে, আর আমি হয়ে গেলাম পাষণ্ড, কী করে এটা সম্ভব হল? ভক্তি, ভক্তিমান ব্যক্তির কাছে থাকলে ভক্তি পাওয়া যায়, ভক্তি অমৃত স্বরূপ। কাজেই চিন্তা করো কী ধরনের, যে বিজ্ঞ কথা বলে সেমরায় সামরায় সাধারণ নয়। প্রথম দিন যখন আমাকে এনে ঢোকালো কয়েক ঘন্টার জন্য, সকালে তো চলে গেলাম, ওই রাত্রিবেলায় বিগ্রহ দেখে আমার বেশ মনে লেগেছে, কেন মনে হলো মানে বিরাট ব্যাপার। কাজে আর বড় বিগ্রহ আনতে যেও না, এরমই থাকবেন উনি, আর কোনোদিন বড় বিগ্রহ প্রতিষ্ঠা করে এই বিগ্রহ থাকবেন। হ্যাঁ হ্যাঁ বলে দিলাম, হ্যাঁ বিরাট ব্যাপার, যে মন থেকে সেবা করবে তার মনস্কাম পূর্ণ হবে, আমি বলে গেলাম, মন থেকে করতে হবে, খালি যা মানে এটা দাও ওটা দাও খালি চাইলে হবে না ভগবানের কাছে। তাহলে এই পর্যন্ত আমি আলোচনা করে বাসুদেব কালানন্ত সহস্রপ্রদন সরাট অগ্রত ভবিতা দেব হরে হে প্রিয় চিকিৎসয়া বিষ্ণুর্ময়া ভগবতী জয়া সন্মহিতম জগত আদিষ্টা প্রভু প্রভুণাংশেণ কার্যার্থে সম্ভবিষ্যতি। হ্যাঁ নিবৃত্ত তরসৈরূপগীয়মানাত ভবৌ সদা ছত্র মনোবিরামাত কৌত্তম শ্লোক গুণানুবাদাত বিরাম্যেত বিনাপসুগ্নাত ওয়াঞ্ছাকল্পদুর্বশ্য কৃপাসিন্ধু ব্যবচ প্রতিত্থানং পাবনং ভবৈষ্ণবভ্যো নমো নমঃ।